ফেনী জেলার ফেনী সদর উপজেলার দক্ষিণ কাজিরবাগ মজিদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ খোতাবায়ে কেরাম এবং সম্মানিত মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত অনেক বড় বড় ওলামায়ে কেরামদের কাছ থেকে কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে মাহফিলের সর্বশেষ পর্যায়ে আমি গুনাহগার ও আপনাদের সাথে একত্রিত হওয়ার এবং কোরআন এবং সহি হাদিস থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে এ পর্যন্ত ধৈর্য ধরে বসার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ এত সুন্দর হয়েছে, এত হৃদয়গ্রাহী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকেও অত্যন্ত খুশি হয়ে গেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ বলায় বোঝা যাচ্ছে যে এই এলাকার আমার সম্মানিত ভাইয়েরা কোরআন পিপাসু এবং সুন্না পিপাসু, সুবহানাল্লাহ, তারা কোরআন এবং সুন্নার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে অনেক কার্যক্রম রেখে, খাওয়া দাওয়া রেখে নিঃস্বার্থভাবে এই দিনই তাফসীরুল কোরআন মাহফিলে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই প্রোগ্রামের এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ পর্যন্ত বসার এবং এই মাহফিল থেকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হাসিল করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন সকলে বলি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, এতক্ষণ পর্যন্ত আমরা অনেক ওলামায়ে কেরামদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর বয়ান কোরআন এবং সুন্নাহ থেকে আমরা শুনেছি। শেষ পর্যায়ে আর বেশি বয়ান করলে এটা মাথার মধ্যে আর ধরে রাখা যাবে না, এত বেশি এলেম দেওয়া হয়েছে। তো একদিনে এত এলেম একেবারে খুব বেশি হয়ে যায়, কি বলেন? এলেম দিতে দিতে দিতে দিতে আলহামদুলিল্লাহ এখন মাথা ভর্তি হয়ে গেছে এলেমে। তো এর উপরে যদি আমি আরও এলেম এলমি আলোচনা করতে থাকি তো এই এলেম তো মাথার ভিতরে থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করতেন কম, সাহাবায়ে কেরাম আলোচনা শুনতেন কম, কিন্তু আমল করতেন বেশি। কিন্তু আমরা শুনি যা তার তুলনায় আমল কম, কিন্তু আমাদের শুনতে হবে যতটুকু আমল করতে হবে তার থেকে বেশি। এজন্য আমরা আর বেশি রাত পর্যন্ত আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিব না, অল্প কিছুক্ষণ আলোচনা করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ, আজকের মাহফিলে যেহেতু আমরা সারা রাত আলোচনা করব না, আলোচনা করব অল্প সময়, তো শেষ পর্যন্ত আপনাদেরকে অনুরোধ করব একটু কষ্ট করে ধৈর্য ধরে বসে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এর যাজা দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন ইনশাআল্লাহ। আর আজকে তো আমি আপনাদের মেহমান, কি মেহমান না, তো মেহমান রেখে যদি বাড়িতে চলে যান তো এটা কি সুন্দর দেখা যায়, এটা কি আদব? তাহলে মেহমান রেখে বাড়িতে যাওয়া, যদি যেতে চান তো মেহমান নিয়ে যেতে পারেন সাথে করে, মেহমান সহ বাড়িতে যাবেন। তো এই জন্য মেহমান এখানে বসায় রেখে আপনি বাড়িতে চলে গেলেন, এমনিই নোয়াখালীর মানুষের বদনামি আছে, কি বলেন যে নোয়াখালীর মানুষ মেহমানদারি জানে না, তারাই করে সেই করে। একদিন আমার কাছে কুষ্টিয়া শহরে এক রেস্টুরেন্টে বসে আমার পাশে একটা লোক বসা, তো লোকটা বলতেছে ভাই এক গল্প শুনে যাও, তারা এক লোক আরেক লোকের বলতেছে ভাই একটা মজার গল্প শুনে যাও, কয় কি গল্প বলো, কয় ভাই নোয়াখালীর মানুষ গরুর চেয়েও খারাপ। আমি পাশে বসা, কি ব্যাপার গরুর চেয়ে খারাপ, ওর বলতেছে কি, কয় ভাই এই যে পাট গাছের যে শাক, পাট গাছের যে শাক, কয় এটা আমাদের কুষ্টিয়ার গরুও খায় না আর নোয়াখালীর মানুষে খায়। আমি পাশে বসা, আমি বললাম যে ভাই এই পাট শাক খায় আপনি কোথায় দেখলেন, কয় আমি নোয়াখালী বেড়াতে গেছিলাম ওখানে দেখি এসছি এই পাট শাক বাজারে বিক্রি হয় এবং ওই এলাকার মানুষ এগুলো খায়। কয় দেখো নোয়াখালীর মানুষ পাট শাক খাইয়ে হজম করে ফেলায়, যেটা আমাদের দেশের গরু খাইয়ে হজম করতে পারে না এজন্য খায় না। তারপরে নোয়াখালীর মানুষের বদনামি আছে, নোয়াখালীর মানুষ কয় খাওয়া দাওয়া শেষ হইলে আর কোনো কথাবার্তা নাই, সালাম কালাম নাই, উঠে চলে যায়, এটাও নোয়াখালীর মানুষের বদনামি আছে। আবার নোয়াখালীর মানুষের বদনামি আছে চাঁদে গেলেও নোয়াখালীর মানুষ পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, অনেক বদনামি আছে, কি বলেন? তাহলে আজকের মাহফিলে কি ওই বদনামি আমরা দেখাবো নাকি? আলহামদুলিল্লাহ, তাহলে আজকের মাহফিলে আমরা বুঝাবো যে আসলে আমরা নোয়াখালীর মানুষ, বৃহত্তর নোয়াখালীর মানুষ, আমরা তো আসলে ফেনীর মানুষ, তো বৃহত্তর নোয়াখালী হিসাবে আমাদের মধ্যে এসব দোষ ত্রুটি নাই আলহামদুলিল্লাহ। নোয়াখালীর সবচেয়ে বড় অবদান এই অঞ্চলের ওলামায়ে কেরাম এই সমগ্র বাংলাদেশের মানুষকে আলিফ বা তা শিখাইছে, কোরআন শিখাইছে, দিন শিখাইছে, সুবহানাল্লাহ। এটা হলো এই অঞ্চলের মানুষের সবচেয়ে বড় অবদান। বাংলাদেশের যে অঞ্চলে যাবেন, দিনাজপুর, রংপুর, যে অঞ্চলে যান, কুড়িগ্রাম, জিজ্ঞাসা করবেন ভাই কোরআন শিখছেন কার কাছে, মক্তবে পড়ছেন কার কাছে, কয় নোয়াখালীর হুজুরের কাছে। প্রত্যেক মসজিদে মসজিদে গ্রামে গ্রামে নোয়াখালীর ওলামায়ে কেরাম এই অঞ্চলের ওলামায়ে কেরাম গিয়ে তাদেরকে দিন শিখেছে। তাহলে দিনই দিক থেকে আমরা এই এলাকার মানুষেরা তাদের ওস্তাদ, কি বলেন? বা সুরা বাংলাদেশ আমাদের ছাত্র, আমরা পুরো বাংলাদেশের দিনই ওস্তাদ, সুবহানাল্লাহ। এই দেশে এই অঞ্চলে যত ওলামায়ে কেরাম, পুরা বাংলাদেশে এত ওলামায়ে কেরাম ছিল না আলহামদুলিল্লাহ। এই এলাকাটা দিনের উর্বর এলাকা, এই এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করার সাথে সাথে চতুর্দিকে দিনই আবহাওয়া, দিনই আওয়াজ, দিনই বাতাস তার কানে অটোমেটিক এমনি আসে, দিনের মধ্য দিয়ে বড় হয় এই অঞ্চলের শিশুরা, সুবহানাল্লাহ, যেটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে পায় না। এজন্য আমার ভাইয়েরা আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব, এই বিষয় কেন্দ্রিক আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমার আলোচনা শুনেছেন, দেখেছেন, আমি সবসময় চেষ্টা করি যতটুকু আলোচনা করব এতটুকু আমার বিষয় কেন্দ্রিক থাকার এবং কোরআন এবং সহি হাদিসের বাহিরে কোনো কিছু বলার চেষ্টা করি না। যতটুকু বলবো ততটুকু কোরআনে কারিম থেকে বলবো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিচ্ছা কাহিনী, গল্প, গুজব, মিথ্যা কথা এসব বলে সময় দীর্ঘায়িত করার কোনো দরকার নেই। তিন ঘন্টা বয়ান করলাম, আয়াত আলোচনা করলাম একটা, আর কবিতা বললাম পঞ্চাশটা, কিচ্ছা কাহিনী বললাম কতক্ষণ হরিণীর কিচ্ছা, কতক্ষণ মা ফাতেমার কিচ্ছা, কতক্ষণ ওই কিচ্ছা, এইরকম করে করে তিন ঘন্টা বয়ান, এরকম তিন ঘন্টা বয়ান দরকার নেই, তার থেকে তিন মিনিট বয়ান ভালো। তিন মিনিটে একটা আয়াত বলা ওই বয়ান অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমাদের এই দেশের মুসলিমদের চিন্তা চেতনা অনেক পরিবর্তন হয়েছে। এক সময় মানুষ ওয়াজ বুঝত না, ওয়াজ মানে মনে করত কিচ্ছা কাহিনী, মিথ্যা কথা, হাসি, ঠাট্টা, নাচ, গান। এখনো দেখবেন অনেক বক্তা আছে গান গায় আর নাচে, দেখছেন এরকম বক্তা। ফেসবুক বাইর হওয়াতে সুবিধা হয়েছে, সবসময় দেখা যায়, দেখা যায় বক্তাও নাচে শ্রোতাও নাচে। তারপরে গানের শিল্পীরা যেমনি আসে বক্তারাও এরকম আসে, তারপরে 8 ইঞ্চি বক্তা, 10 ইঞ্চি বক্তা, 50 ইঞ্চি বক্তা, শিশু বক্তা, শুনছেন না? ইসলামের নামে, দ্বীনের নামে ঠাট্টা মস্কারি। তারপরে আপনি দেখবেন ওয়াজের মাহফিল, ওয়াজের ময়দান, সেখানে আপনার কত রকমের, কত ডিজাইনের জিকির, কোদালি জিকির, লাফানি জিকির, কত রকমের জিকির দেখবেন। বাংলার জমিনটা ইসলামের নামে, কোরআনের নামে, দ্বীনের নামে যার মনে যেমন চাইতেছে ইসলাম নামে চালাইতেছে। এই জন্য আমার ভাইয়েরা আজকের এই মাহফিল দেখে অনেক সুন্দর লাগতেছে যে এই মানুষগুলো আল্লাহর দিন সম্পর্কে এতটুকু বুঝছে যে দিন মানে কোরআন এবং সুন্নাহ। যতটুকু শুনবো, যতটুকু বলবো কোরআন এবং সুন্নাহ থেকে। আপনারা আমাকে গান শোনার জন্য দাওয়াত দিচ্ছেন, গান শোনার জন্য হলে তো কত বড় বড় শিল্পী আছে গানের, তাদেরকে দাওয়াত দিতেন। আমাকে খুঁজে দাওয়াত দিচ্ছেন কেন? আমার থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনবেন, গান শোনার জন্য না, নাচার জন্য না, এখানে অভিনয় করার জন্য না, কোরআন এবং সুন্নাহ শোনার জন্য। এই জন্য আমরা চেষ্টা করবো অল্প কথা বলবো কিন্তু কোরআন সুন্নাহ থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আমাদের আলোচনায় আসি। আমরা এখানে যে মানুষগুলো বসে আছি সব মানুষগুলো আজ থেকে 100 বছর পরে মাটির উপরে থাকবো না মাটির নিচে থাকবো? মাটির উপরে মানুষ বেশি না নিচে মানুষ বেশি? তাহলে নিচের দল ভারী, মাটির নিচে দলটা অনেক ভারী, কোটি কোটি মানুষ মাটির ভিতরে, আর আমরা উপরে যারা আছি তার থেকে অনেক গুণ বেশি মানুষ মাটির ভিতরে। তাহলে আমরাও কিছুদিন পরে মাটির উপর থেকে চলে যাব কোথায়? মাটির নিচে। আচ্ছা, মাটির নিচে যখন যাব, কবরে যখন যাব, তখন প্রথমে একটা পরীক্ষা হবে, হবে না? এই পরীক্ষার মধ্যে প্রশ্ন কয়টা? তিনটা প্রশ্ন, তিনটা পাইলেও ফেরেশতারা কিছু আলাপ করবেন, না পাইলেও পরে কিছু কথা বলবেন। এই জন্য কেউ কেউ বলেন যে সম্পূরক আরেকটা প্রশ্ন, চারটা বলেন, কিন্তু মূল প্রশ্ন কয়টা? তিনটা। কি কি প্রশ্ন বলেন দেখি? মাশাআল্লাহ, কাজীর বাগেও দেখি প্রশ্ন পাই গেছে, আলহামদুলিল্লাহ প্রশ্ন আউট হয়ে গেছে। কয়টা প্রশ্ন? তিনটা। প্রথম প্রশ্ন মার রাব্বুকা, দ্বিতীয় প্রশ্ন ওয়ামা দীনুকা, তৃতীয় প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা। প্রশ্ন হলো এই তিনটা। তাহলে বোঝা যায় যে আমার পুরো জিন্দেগিটা এই তিনটা প্রশ্নের সাথে কানেকশন, তিনটা প্রশ্নের সাথে সম্পর্ক। আমরা আজকে আলোচনা করব শুধু একটা সাবজেক্ট, তিনটা সাবজেক্টের থেকে একটা সাবজেক্ট। এখানে তিন সাবজেক্ট থেকে তিনটা প্রশ্ন। প্রথম সাবজেক্টের নাম কি? মারেফাতুর রব। প্রথম সাবজেক্টের নাম মারেফাতুর রব, মানে রব সম্পর্কে জানা, রবকে চিনা, রবকে বুঝা, রবের পরিচয় জানা। এটা হলো এক সাবজেক্ট, এটা হলো সবচেয়ে বড় সাবজেক্ট। দ্বিতীয় পত্রের নাম হলো মারফাতুদ্দিন, দিন সম্পর্কে জানা, দিনের পরিচয় বোঝা, দিনকে বোঝা, দিনের আমল করা, এটা হলো দ্বিতীয় সাবজেক্ট। থার্ড পেপারের নাম হলো মারফাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনা জানা বোঝা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পরিচয় জানা, তার সাথে আমাদের সম্পর্কটা কি, তার সাথে আমাদের করণীয় কি, তার হক কি, এগুলো জানার যে সাবজেক্ট এটা হলো থার্ড পেপার, তৃতীয় পত্র। তাহলে আজকে আমরা আলোচনা করব থার্ড পেপারের উপর, আজকের ক্লাস হবে তৃতীয় পত্র, যেহেতু রবিউল আউয়াল মাস, তাহলে তৃতীয় পত্রের ক্লাস আজকে। প্রথম পত্র দ্বিতীয় পত্রের ক্লাস অনেক লম্বা, সারা জীবন এই তিন ক্লাস, এই তিনটা সাবজেক্ট এটা সারা জীবনের ক্লাস। এই তিনটা প্রশ্নের সাথে আমার আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনের সম্পূর্ণ সবকিছুর সম্পর্ক এই তিনটা কোশ্চেনের সাথে। জমিনে আসার পরে সর্বপ্রথম একজন মানুষের দায়িত্ব হলো কি, রবকে চিনা, রবকে জানা, এক নম্বর কাজ। জমিনে আসার পরে প্রথম খুঁজতে হবে কাকে, রবকে, রবকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম। রাব্বুল আলামিন বলেন, রব হলেন তিনি যিনি তোমাকে বানাইছেন। সুবহানাল্লাহ। রবকে, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাকে বানিয়েছেন। তাহলে যিনি বানায় তিনি হইলেন রব, আমাকে আপনাকে বানাইছেন কে, আল্লাহ হয় নাই, একমাত্র আল্লাহ। আমাকে আপনাকে বানানোর ক্ষেত্রে আর কারো অবদান নাই, একমাত্র খালেক, একমাত্র সৃষ্টিকর্তা কে, আল্লাহ। তাহলে যিনি আমাকে আপনাকে বানাইছেন রব কে, একমাত্র তিনি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ যুগে যুগে সবাইকে বানাইছেন, সবাইকে কে বানাইছেন, একমাত্র আল্লাহ। তাহলে আমার আপনার রব কে, একমাত্র। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস-সামাআ বিনা। রব হলেন তিনি যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন। জমিনকে বিছানা বানাইছেন কে, একমাত্র আল্লাহ। কেমনে বুঝলেন বিছানা বানাইছে? জমিন দ্রুত গতিতে নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। বিজ্ঞানের স্টুডেন্ট যারা তারা ভালো বুঝবেন, পৃথিবী এত দ্রুত গতিতে পরিভ্রমণ করতেছে কিন্তু আমরা কোনো টের পাই না। মনে হইতেছে আমরা এমন জায়গায় বসে আছি যেটা কোনো নড়াচড়া করে না। জমিনে হাল চাষ করতেছি, জমিনে খনন করতেছি, জমিনের উপরে কাজ করতেছি, জমিনের উপরে গাড়ি চালাইতেছি, কত রকমের কাজ জমিনের উপরে করতেছি, বিন্দুমাত্র কখনো টের পাই না পৃথিবীটা এত দ্রুত গতিতে ঘুরতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলেন রব, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাহ, যিনি তোমাদের জন্য জমিনটাকে বিছানার মতো, আরামের মতো বানাই দিয়েছেন। বিছানায় গিয়ে যেভাবে আরামে ঘুমাও, জমিনটাও তোমার জন্য এরকম আরামের। সুবহানাল্লাহ। তাহলে এই জমিনকে যিনি বিছানা বানাইছেন তিনি হলেন তোমার রব। ওয়াস-সামাআ বিনা, যিনি আসমানকে তোমার জন্য ছাদ বানাইছেন। সুবহানাল্লাহ। আসমান যদি না থাকতো, ছাদ যদি না থাকতো, মহাকাশ থেকে কত রকমের বিপদ আপদ মুসিবত জমিনে আসে পড়ত, অনেক উল্কাপিণ্ড, অনেক গ্রহ, অনেক নক্ষত্র জমিনের উপরে আসে পড়ত, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ছাদ বানাই দিয়েছেন। আমরা যেমন এখানে উপরে শামিয়ানা দিছি, কেন দিছি? যাতে উপরে থেকে কুয়াশা না পড়ে, ঠান্ডা না আসে, সুন্দর আরামের মধ্যে বসে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জমিনে পাঠিয়ে দিয়ে আসমানকে রাব্বুল আলামিন ছাদ বানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, যিনি তোমার জন্য এই আসমানকে ছাদ বানিয়ে দিয়েছেন তিনি হলেন তোমার রব। যিনি আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন তিনি হলেন তোমার রব। যিনি তোমার জন্য জমিনের ভিতর থেকে খাবারের রিজিকের ব্যবস্থা করে দেন তিনি হলেন তোমার রব। তাহলে এই সবকিছু যিনি করেন উনি কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমার আপনার রব হইল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে রব পাই গেছি। আচ্ছা, রব পাওয়ার পরে, রবকে চেনার পরে রবের সাথে আমার সম্পর্ক কি? রবের সাথে আমার সম্পর্ক হইল, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। রবের সাথে সম্পর্ক হইল, এবাদত করতে হবে একমাত্র আমার রবের। এবাদত কার? যিনি আমার রব, এবাদত করতে হবে একমাত্র তার। যিনি আমার রব তিনি আমার মাবুদ। যিনি আমার রব হবেন তিনি হবেন আমার একমাত্র মাবুদ। তাহলে সমস্ত এবাদত কার জন্য করতে হবে? এটাই হলো কালেমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো হক, সত্যিকারের কোনো মাবুদ নাই। অর্থাৎ আমার ইবাদত আর কেউ পাইতে পারে না। একমাত্র যিনি আমার ইবাদত পাবেন তিনি হলেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সেজদা করা কি? সেজদা কি? ইবাদত। তাহলে সেজদা কাকে করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করতে হবে। কারণ ইবাদত শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে করতে হয়, আর কাউকে করা যায় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করা, এটার নাম তাওহীদ, এটার নাম হলো ইবাদত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি যদি কোনো কবরের সামনে গিয়ে সেজদা করি, কোনো আল্লাহর ওলিকে গিয়ে সেজদা করি, এটা কি? শিরক। এটার নাম শিরক। কারণ ইবাদতের মালিক আমার একমাত্র আল্লাহ। তাহলে কোনো আল্লাহর ওলি আমার ইবাদত পাইতে পারে না, কোনো নবী আমার ইবাদত পাইতে পারে না, কোনো ফেরেশতা আমার ইবাদত পাইতে পারে না, কোনো জিন আমার ইবাদত পাইতে পারে না। ইবাদত পাইতে পারে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই কবরের এক নম্বর কোশ্চেন হলো মার রব্বুকা। আচ্ছা, এবার হলেন রব চিনে গেলাম। রবের হক হলো ইবাদত করতে হবে রবের জন্য। এই ইবাদতের জন্যই রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন। তাহলে এই ইবাদতটার নাম হলো দিন। ইবাদতের নাম কি? দিন। মানে যে ইবাদত গুলো করবেন এই ইবাদত গুলোকে একত্রিত করলে এটার নাম হলো কি? দিন। দুই নম্বরে আমার আপনার কর্তব্য হলো দিনকে জানা, দিনকে বোঝা, দিনকে চিনা। দিনকে জানা চিনা মানে আমার কি কি কর্তব্য, কি কি ইবাদত করতে হবে এগুলো জানা, এগুলো বোঝা, এটার নাম হলো দিন। এই ইবাদত গুলো কার পদ্ধতিতে করব, কেমনে করব? রবের ইবাদত করব একমাত্র। কিন্তু রবের ইবাদত কি, কেমনে করতে হয়, কিভাবে করতে হয়, এটা শিখবো কার থেকে? এই জন্যই তিন নম্বর কোশ্চেন হলো, তিন নম্বর সাবজেক্ট হলো মারফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ইবাদতের সমস্ত পদ্ধতি একমাত্র শিখতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাহলে এখানে তিনটা জিনিস, আমার আপনার একমাত্র রব হলেন কে? একমাত্র আল্লাহ। আমার আপনার দিন কি? একমাত্র ইসলাম। দিন কি? দিন কয়টা আছে? তাহলে ইসলামকে সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন? নাউজুবিল্লাহ, ইমান আসে নাই? ইসলাম সর্বশ্রেষ্ঠ নয়, ইসলাম একমাত্র দিন, একমাত্র ধর্ম, এটার উপরেও নাই নিচেও নাই। যদি বলেন এটা সর্বশ্রেষ্ঠ, তাহলে এটা এক নম্বরে, এটার নিচে দুই নম্বর আছে, তিন নম্বর আছে, চার নম্বর আছে, পাঁচ নম্বর আছে। আপনি তো মহা খুশি, আমার ইসলাম এক নম্বর, আমার ইসলাম সর্বশ্রেষ্ঠ, কিন্তু এই বিশ্বাসের দ্বারা আপনি ইসলামকে ধ্বংস করে দিছেন। আপনি দুনিয়ার আরো যত দিন আছে, দিনে বাতিল আছে, সমস্ত দিনে বাতিলকে আপনি স্বীকৃতি দিয়ে দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলছেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দিন হলো ইসলাম। ছাত্রই একটা, রোল নম্বর কত? এক। এটার আগেও নাই পরেও নাই। আল্লাহর জমিনে দিনে হক একটাই দিন, সেটার নাম ইসলাম। ছাড়া যত দিন আছে, যত মতবাদ আছে, যত ধর্ম আছে, সবগুলা কি? দিনে বাতিল। সবগুলা হলো দিনে বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কি দিন নিয়ে আসছেন? ওয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দীনে হক নিয়ে আসছেন। ওই দীনে হকের নাম হলো ইসলাম। কবর কে এমনি এমনি জিজ্ঞাসা করবে, ওমা দীনুকা? এখানেই তো ফেল করে গেছেন, কয় ইসলাম সর্বশ্রেষ্ঠ, ফেল তো এখানে। কি কবরে যাই উত্তর দিব আমরা? ইসলাম সর্বশ্রেষ্ঠ না, ইসলাম কি? একমাত্র। এখানে তিনটা প্রশ্নের মধ্যে তাওহীদ আছে। আল্লাহ হলেন একমাত্র রব, ইসলাম হলো একমাত্র দিন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একমাত্র এত্তেবা করার রাসূল। একমাত্র আছে মানে আমি ঈমান আনবো সমস্ত নবীদের উপরে, সমস্ত নবীদের উপরে ঈমান আনবো। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। সমস্ত রাসূলদের উপরে আমি ঈমান আনবো, কিন্তু এত্তেবা করব কয়জনের? একজনের। এত্তেবার তাওহীদ, এত্তেবার তাওহীদ হলো অনুসরণ, অনুকরণ করতে হবে একজন নবীকে, একজন রাসূলকে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম কি? তাহলে তিনটা কিন্তু একমাত্র। আমার কথাকে বুঝাইতে পারছি? আল্লাহ হলেন একমাত্র রব, ইসলাম হলো একমাত্র দিন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এত্তেবার ক্ষেত্রে একমাত্র রাসূল। আমি যদি এখন মুসা আলাইহিস সালামের এত্তেবা করি, হবে? ঈসা আলাইহিস সালামের এত্তেবা করি, ইব্রাহিম আলাইহিস সালামের এত্তেবা করি, তাহলে এত্তেবা করতে হবে কার? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যই কবরের তৃতীয় সাবজেক্ট মারফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, এত্তেবা করতে হবে। আল্লাহর নবীর উপরে ঈমান আনার জন্য সবচেয়ে প্রধান শর্ত যেটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। কি করতে হবে? কথা বলে না দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতে হবে? মহব্বত করতে হবে, না এশকে করতে হবে? কি করতে হবে? আচ্ছা, তো মহব্বত আর এশক এক জিনিস না? মাশাআল্লাহ, এই এলাকার মানুষ দেখেন কত সুন্দর দিন জানে, আল্লাহু আকবার। মহব্বত আর এশক দুটা এক জিনিস না। মহব্বত হলো ভালোবাসা, এশকে হলো প্রেম, প্রেম আর ভালোবাসা দুটা এক জিনিস না, দুটাকে এক জিনিস কি বলেন? অনেকে এখানে তালগোল পাকাই ফেলায়, মনে করে দুটা এক জিনিস, দুটা এক জিনিস না। আমরা আমাদের মাকে কি করি, বোনকে কি করি, আর স্ত্রীকে কয় মহব্বত করি? তো মহব্বত করি আর ভালোবাসি তো এক জিনিস। স্ত্রীকে মহব্বত করি, এসকেও করি, প্রেম করি, মহব্বত করি, দুইটাই করি, কিন্তু আম্মা বোন এদেরকে মহব্বত করি, প্রেম করি না। আম্মাকে যাই কেউ বলতে পারবেন না আম্মা আপনার সাথে আমি প্রেম করি, বলছেন কোনোদিন? বোনকে যাই যদি বলেন বোন রে আপুরে তোমার সাথে আমি প্রেম করি, বলতে পারেন? স্ত্রীকে বলতে পারেন না যে তোমার সাথে প্রেম করি? প্রেম করার একমাত্রই জায়গা স্ত্রী, কি বলেন? তাহলে বোঝা যায় এশকো আর মহব্বত দুইটা দুই জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, এশকে করা যাবে না। বলে এশকে করলে অসুবিধা কি বলেন? এশকে করলে অসুবিধা হলো মহব্বতের মাপকাঠি আছে, এশকের কোনো মাপকাঠি নাই। মহব্বতের মাপকাঠি আছে, যেমন আমরা আমাদের আম্মাকে মহব্বত করি, কিন্তু আম্মা যত বুড়া হয়ে যাক, যত বৃদ্ধা হয়ে যাক, আম্মার শরীরের সব জায়গায় হাত দেওয়া যাবে না, হাত লাগানো যাবে না। কেন? আম্মাকে এত মহব্বত করি, অসুবিধা কি? মহব্বত করলেও মহব্বতের মাপকাঠি আছে। তিনটা সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছেন বান্দারে, এই তিন সময়ে মা বাবার ধারে কাছে যাইও না, যাইতে হইলে মা বাবার থেকে অনুমতি নিয়ে যাইতে হয়। যদি বলি আমি আমার মাকে মহব্বত করি, আবার অনুমতি কিসের বলা যাবে? তাহলে বোঝা গেল মহব্বত করলে মহব্বতের একটা সীমা রেখা আছে, মাপকাঠি আছে, কিন্তু এশকের প্রেমের কোনো মাপকাঠি থাকে না, যেমনে মনে চায় তেমনে করা যায়, কি বলেন? এটাই এশকে আর মহব্বতের মধ্যে পার্থক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এশকে করবেন না মহব্বত করবেন? মহব্বত। কিন্তু আমাদের সমাজে অনেকে এশকে করে, রাসুলের সাথে প্রেম খেলা খেলে, নাউজুবিল্লাহ, প্রেম করে রাসুলের সাথে, রাসুলের সাথে আল্লাহর সাথে মহব্বত। কোরআন এবং সুন্নায় কোন আয়াতে কোন হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে প্রেম করতে বলা হয়নি, কি করতে বলা হয়েছে? মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাহর সাথে এশকে করে না, কি করে? আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, মহব্বত করে, ভালোবাসে আল্লাহকে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। রাসূল আপনি বলেন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, মহব্বত আল্লাহ সুবহান ওয়া তাআলাকে কি করতে হয়? মহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মহব্বত করতে হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাহি ইন্নি লা উহিব্বুকা মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আল্লাহর কসম আমি আপনাকে দুনিয়ার যত জিনিস আছে সব জিনিসের চাইতে, সকল ব্যক্তির চাইতে, সকল সম্পদের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি, সুবহানাল্লাহ, কিন্তু ইল্লা মিন নাফসি, আমার নিজের থেকে বেশি মহব্বত করি না, নিজের থেকে বেশি করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়া ওমর, ওমর এখনো তুমি ইমানদার হও নাই, এখনো তুমি ইমানদার হইতে পারো নাই। কখন ইমানদার হইবা? তোমার নিজের চাইতে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত জমিনে কেউ ইমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না মা বাবার চাইতে সন্তান সন্ততির চাইতে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে মহব্বত বেশি না করবে। সুবহানাল্লাহ, দুনিয়ার সবার চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে সবচেয়ে বেশি। তাহলে নিজের চাইতেও মহব্বত বেশি হইতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি ইন্নী উহিব্বুকা মিন নাফসি, এখন আমি আমার নফসের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-আন ইয়া ওমর, হে ওমর, এতক্ষণে তুমি ঈমানদার হইছো। সুবহানাল্লাহ, তাহলে ঈমানদার হইতে হলে নিজের থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি এশকে করতে হয় না মহব্বত করতে হয়? মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। এক লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতাসা, কিয়ামত কবে হইব? কিয়ামত কবে হবে এই প্রশ্ন করে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো পাগলামি প্রশ্ন। কিছু কিছু কোশ্চেন আছে পাগলামি কোশ্চেন, যেটা দরকার নাই, বিনা দরকারি কোশ্চেন। দেখবেন যে দরকারি সে বিনা দরকারি নিয়ে মানুষ অনেক দৌড়াদৌড়ি করে বেশি। দরকারি প্রশ্ন করে না, বিনা দরকারি। কালকে এক মাহফিলে গেছি নারায়ণগঞ্জের 2500, একজন নারায়ণগঞ্জের কাঞ্চনে, তো কালকে দুইটা মাহফিলে গেছে, একটা কাঞ্চন একটা 2500। তো কাঞ্চনের এখানে একজনে প্রশ্ন দিছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? আচ্ছা, এটা দরকার আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতে গেলে কি আমাদের জান্নাতে জায়গা কমে যাব? যে দুইজন বাড়ি যাওয়াতে জান্নাতি লোকের সংখ্যা আমাদের জায়গা একটু কমে গেছে, এরকম সমস্যা হবে? অথবা দুইজন জাহান্নামে গেছে, আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে, এই নবীর মা বাবা জাহান্নামে গেছে কেন, তোরা কি করছিলি? জিজ্ঞাসা করবো। তাহলে আমাদের এত পেরেশানির দরকার থাকি কি বলেন? আমার মা বাবা জান্নাতি না জাহান্নামী, এই পেরেশানি করা দরকার? আমি চিন্তা করবো আমার আব্বা আম্মা কেমনে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বাঁচবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা আকীদার কোনো বিষয় না। যদি আকীদার বিষয় হইতো তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবারে আকীদার কিতাবে এটা তুলে দিতেন। এটা আকীদার কোনো বিষয় না। অথচ এটা নিয়ে অনেক জায়গায় প্রশ্ন করে। এক গ্রুপ কয় নবী সাল্লামের মা বাবা জাহান্নামি, আরেক গ্রুপ কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইমান বরবাদ, নবীর মা বাবারে জাহান্নামি কইছে। কয় নবীর মা বাবা কেমনে জাহান্নামিও? কয় নবীর মা বাবা মারা যাওয়ার পরে কবরের থেকে তুলিয়ে আনি আবার ইমানদার বানাইছে। আর নবী সাল্লামের আব্বা আম্মারা নাকি কবরের থেকে তুলিয়ে আনি নবী সাল্লামের কাছে ইমানদার বানাইছে। তাহলে আমি বললাম যে ভাই শুনেন, এটার উত্তর দিতে গেলে কেউ মনে কষ্ট পাইবেন, কেউ খুশি হইবেন, এবার দুই গ্রুপ ঝগড়া করবেন, এটার উত্তরে দরকার নাই, এটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহ মনে চাইলে জান্নাতে দিব, মনে চাইলে যেখানে মনে চাই এখানে দিব, আমাদের দরকার নাই। বিনা দরকারি অনেক কোশ্চেন এরকম আসে, দরকার নাই। তা এক সাহাবি এসে খালি কয় কেয়ামত কব হইব, মনে হইতেছে কেয়ামত মজার জিনিস। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা যা আদাত লাহা, ও সাহাবি, কেয়ামত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কেয়ামত তো হবেই, কিন্তু তুমি কি প্রস্তুতি নিয়ে রাখছো কেয়ামতের জন্য? মনে হচ্ছে বিশাল প্রস্তুতি নিয়ে বসে আছো, কেয়ামত হইলে তোমার খুব খুশির খবর। এই সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাইয়া ইল্লা আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমন কোন প্রস্তুতি আমার নাই, তেমন কোন আমল নাই, তেমন জান্নাতে যাওয়ার জন্য বড় ধরনের কোন প্রস্তুতি নিতে পারি নাই, তবে একটা প্রস্তুতি মজবুত করে শক্ত করে নিছি, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি। সুবহানাল্লাহ, এই প্রস্তুতিটা ভালো করে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, ও সাহাবি, তুমি যাকে মহব্বত করো, তোমার হাশর, তোমার কিয়ামত, তোমার জান্নাত সব একসাথে হবে। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন, তিনি বললেন, ফামা ফারিহনা ফারাহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা মা মান আহবাবতা। জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শুনেছি, কোন হাদিস শুনে এত বেশি আনন্দিত হই নাই, এত বেশি খুশি হই নাই, যত বেশি আমরা সাহাবীরা খুশি হয়েছি এই হাদিসটা শুনে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহাববতা, তুমি যারে মহব্বত করো তোমার হাসর হবে, নশর হবে, কেয়ামত হবে তার সাথে। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আবু বকর ওমরকে মহব্বত করি, আমার হাসরটা হবে আবু বকর ওমরের সাথে, আমার হাসর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওয়া ইল্লাম আমাল বিমিসলে আমালিহিম, অথচ তাদের আমলের দ্বারে কাছেও আমার আমল নাই। সুবহানাল্লাহ, কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, কোথায় আমার আমল? সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, কোন আমলটা ভারী হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা ভারী হবে। নবুয়তের এত দাম, এত মর্যাদা, সুবহানাল্লাহ, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, কোথায় আমার আমল? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি থাকে তাহলে তোমার হাসর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে। সুবহানাল্লাহ, আর যদি মুশরিকের সাথে মহব্বত থাকে, হাসর হবে কার সাথে? সুনানে বাইহাকীর হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন ওয়া সানা নাইরুজাহুম ওয়া মাহরাজানিহিম, কোন লোক যদি মুশরিকের দেশে বসবাস করার কারণে যদি নববর্ষের উৎসব পালন করে, নবান্ন উৎসব পালন করে, 31st নাইট পালন করে, আসতেছে কদিন পরে কি নাইট আসতেছে, মাশাআল্লাহ, দেখেন এই এলাকার বাইরে ইংরেজিও জানে, সব ভালো ইংরেজি জানে, কি নাইট আসতেছে, এবার তো আর কেউ কয় না 31st। 31st মানে কি? 31, তাহলে কোন দিন 31st নাইট, কোন দিন? ডিসেম্বরের, মাশাআল্লাহ, সবাই জানেন। তাহলে এই রাত্রি এখন এত প্রসিদ্ধ হয়েছে, কক্সবাজারের হোটেল মোটেলে সিট পাওয়া যায় না, বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোতে পাওয়া যায় না। ওই দিন শুনলাম যে এই তারিখের আগে পরে দুবাই শহরের, দুবাইয়ের কোনো হোটেলও খালি নেই, বিমানের টিকিট পাওয়া যাচ্ছে না, দলে দলে মানুষ 31st নাইট পালন করার জন্য দুবাই চলে যাচ্ছে, কত দেশে চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত এরকম পালন করতে থাকো, অসুবিধা নাই, তবে তোমার লাভটা হবে কি? হুশেরা মাহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই খ্রিস্টানদের সাথে, ওই মুশরিকদের সাথে তোমার হাসর হবে, হাসরটা হবে তোমার তাদের সাথে। কারণ এই কালচারটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচার না, এই কালচারটা ইহুদিদের খ্রিস্টানদের কালচার, এটা মুসলমানের কালচার না। এই যে বার্থডে, ম্যারেজ ডে, এগুলা কার কালচার? হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদের, এগুলো মুসলিমের কালচার না। এগুলা পালন করবেন, হাসর হবে কার সাথে? এখন নাকি আবার খালি বার্থডে না, এখন 6 মাসেও বার্থডে পালন হয়, মানে এক বার্থডে দুইবার, বছরে দুইবার, 6 মাসে একবার, এক বছর হইলে একবার, 6 মাস হইলে কেক অর্ধেক, এক বছর হইলে ফুল, মানে এক বছর পর্যন্ত অপেক্ষা করা এটাও সহ্য হচ্ছে না, এখন 6 মাসে 6 মাসে পালন করা শুরু হয়েছে। বিজাতীয় মুশরিকের কালচার এত বেশি বিস্তার লাভ করছে, হাসর হবে কার সাথে? বেশি বেশি করে বাচ্চাদের বার্থডে পালন করবেন, তাহলে কি হবে? হাসর হবে ওই ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে। ম্যারেজ ডে পালন করবেন, বিবাহ বার্ষিকী, দুইজন মিলে কক্সবাজার চলে যাবেন, রাঙ্গামাটি চলে যাবেন, বান্দরবন চলে যাবেন, ম্যারেজ ডে পালন করতেছেন, হাসর হবে কার সাথে? চুল কাটতে গেছেন দোকানে, কার ডিজাইনে কাটবেন, কত নম্বর ডিজাইন, চারিদিকে যাদের চুলের কাটিং, এগুলা কার? এগুলা কোন মুসলমানের? এগুলো ইহুদি, খ্রিস্টান, গানের শিল্পী, খেলার বড় বড় খেলোয়াড়, মুশরিক, অমুসলিম, তারপরে আপনার নাচের শিল্পী, বিভিন্ন ধরনের লোকের ছবি দেওয়া আছে, চুলের ডিজাইন দেওয়া আছে, কাটিং দেওয়া আছে, আর মুসলিম যুবক এই চুল দেখে দেখে চুল কাটে, হাসর হবে কার সাথে? ওই যে খেলোয়াড়ের সাথে আপনার মহব্বত, যার চুলের কাটিং ফলো করছেন, অনুসরণ করছেন, হাসর হবে তার সাথে। আবু বকর ওমর ওসমানের কি মাথায় চুল ছিল না? মানা ছিল, তারা চুল কাটতো নাকি? তাহলে যদি আবু বকর ওমর ওসমানের মতো চুলের কাটিং হয়, হাসর নসর কেয়ামত হবে আবু বকর ওমর ওসমানের সাথে। সুবহানাল্লাহ, আজকের যুবক আবু বকর ওমর ওসমানের চুলের কাটিং খোঁজে না, মুসলিম যুবক খোঁজে ওই মুশরিকদের চুলের কাটিং। আমাদের সম্মানিত মা বোনেরা, মা বোনেরা কারে ফলো করে বলতে পারেন? স্টার জলসা, স্টার প্লাস, এরকম আছে না আর কতগুলা? এইগুলো দেখে দেখে, এইগুলার ভিতরে যে শাড়িটা যে ডিজাইনের দেখে বাজারে যায় ওই শাড়ি খুঁজতে থাকে, এখানে যে চুড়ি দেখে বাজারে যায় ওই চুড়ি খুঁজে, এখানে যে গহনা দেখে ওখানে যায় এগুলা খুঁজে, এবং এখানে যদি কোনো গরুর জামা, ছাগলের জামা, পাখির জামা দেখে বাজারে যায় ওই গরুর জামা খুঁজে। কি বলেন? এখানে যেটা দেখবে, এখানে সেটা গরু হোক, ছাগল হোক, পাখি হোক, যেই জামাই হোক, এমন কি না পাইলে আত্মহত্যাও করে, করে না? এই এলাকায় তো, আমাদের অঞ্চলে তো ঘটছে এরকম ঘটনা, যে পাখির জামা কিনে দেয় নাই আত্মহত্যা করছে। তাহলে মায়েরা যে গরুর জামা, ছাগলের জামা, পাখির জামা পাইছে কই? ওইগুলো কি মুসলমানের কালচার না মুশরিকের কালচার? বিভিন্ন পদ্ধতিতে মূর্তি পূজা, তারপরে আপনার বিভিন্ন মুশরিকি চিন্তা চেতনা, কুফরি চিন্তা চেতনা মুসলিমদের ঘরে ঘরে ঢুকানোর জন্য সুন্দর করে চ্যানেলগুলো দেওয়া হয়েছে। আমাদের সম্মানিত আম্মাদের, বোনদের সব মিস হইতে পারে, কিন্তু এই সিরিয়াল মিস হয় না। রাত্রে পজনে ফজরের নামাজ মিস হবে, তবুও এই সিরিয়াল মিস হবে না। মুখস্থ আছে কোন সময় কোন চ্যানেল কোন সিরিয়াল চলতেছে, কতটা কত মিনিটে, এগুলো আবার এমন ভাবে দেয় এক মিনিট আগে পরেও দেয় না, একেবারে টাইম ফলো করে, এই টাইমে শুরু হয়, আবার একটা তিন চার বাদ দেয় যাতে কোনো কারণে রাত্রে দেখতে পারে না, এটার কাজা সকালবেলায় আদায় করে নিতে পারে, কাজা কাপড়া সহ, মানে মিস হবে না। জানে যে রাত্রে ১২টায় দেখতে পারে নাই, সকাল ৮টায় এটা দেখা যাবে, ৮টা বাজে দেখার জন্য বসে থাকে, কোনো কারণে যদি মিস হয়। এই যে বিজাতীয় কৃষ্টি কালচার ফলো করতেছেন, আমাদের মা আয়েশার কি জামা ছিল না? ছিল না। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না জামা পরতো না? আমাদের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা কি আমাদের বোন না মা? অথচ আমাদের দেশের অনেক মুসলমান কয় মা ফাতেমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হলেন আমাদের মা। সরাসরি আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলে দিয়েছেন যে নবীর স্ত্রীরা আমাদের সম্মানিত আম্মা যা, কিন্তু নবীর মেয়েরা কি আমাদের মা? তো ফাতেমা মা হইল কেন? একদিন এক ইমাম সাহেব বয়ান করতেছেন, আহারে মা ফাতেমার এরকম হয়েছে, মা ফাতেমার এরকম হয়েছে, গরিব বলি দাওয়াত দিল না রে হাসান হুসাইনের, খুব সুন্দর বয়ান করছে। তা আমি বললাম, বাইরে ফাতেমা মা হইল কেমনে? ফাতেমা মা হওয়ার দলিল কই পাইছেন? কয় হুজুর সব বুঝি, কিন্তু ফাতেমার মতো মহিলার যদি বোন বলি সম্মান বেশি বোঝা যায় না, যদি মা বলি একটু সম্মান বেড়ে যায়। মা বললে কি হয়? সম্মান বাড়ে যায়, এই জন্য মা ফাতেমার সম্মান বাড়াইতেছে, এই জন্য বোনেরে কি বলতেছে? মা। আমি বললাম, বাইরে ভুল করে ফেলছেন, আজকে বাড়িতে গিয়ে বাবিকেও আম্মা বলে ডাক দিয়েন, বাবির মর্যাদা বাড়ি যাইব। বাবির নাম ধরি আর ডাকিয়েন না, অমুকের মা বলিয়েন না, বলবে যে আম্মা কইরে, তাহলে মর্যাদা বাড়ি যাইব। যেহেতু বোনেরে মা বানাইলে সম্মান বাড়ি যায়, তাহলে ওয়াইফেরও মা বানাইলে কি হবে? কাপড়া দিতে হবে, জেহারের কাপড়া দেওয়া লাগবে, এরকম মা ডাকলে বেশি সম্মান উপরে তুলতে গেলে। তাহলে আমি আর মা বোনদেরকে, সম্মানিত মা বোনদেরকে যে কথাটা বলতেছিলাম, এই আয়েশা ফাতেমা তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের সবাই জামা কাপড় ছিল না? তাহলে একজন মুসলিম মা বোন অনুসরণ করবেন, এত্তেবা করবেন, ফলো করবেন এদেরকে, এরাই হলো আমাদের বড় বড় স্টার। কি বলেন? আমাদের মা বোনদের অনুসরণীয় হবে এই সকল সাহাবাই কেরামের স্ত্রীরা, সাহাবাই কেরামের মেয়েরা, নবী সাল্লামের স্ত্রীরা, নবী সাল্লামের মেয়েরা। রাত্রিবেলায় হেজাবের আয়াত নাজিল হয়েছে, সূরা আল আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াত। সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে নারীদেরকে চারটি হেজাব পালন করার জন্য আল্লাহ পাক বলছেন। তিনটে হেজাব সম্পর্কে মা বোনেরা আগে থেকে জানতেন, কিন্তু চতুর্থটা জানা ছিল না। চতুর্থটা আল্লাহ পাক নতুন নাজিল করছেন, নতুন হলো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুজুবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন নারীরা যখন রাস্তায় বের হবে তাদের বুকের উপরে যেন আলাদা অতিরিক্ত একটা ওড়না দিয়ে দে। এখন ওড়নাটা কিরকম হবে কেউ জানেন না, এটার ডিজাইন কেমন হবে, কাটিং কেমন হবে। রাত্রিবেলা এশার নামাজের পরে কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে আয়াতটা শোনাই দিয়েছেন। সাহাবা ইকরাম বাড়িতে গিয়ে আয়াতটা তেলাওয়াত করে শুনাইছেন। শোনানোর পরে রাত্রে ঘুমানোর আগে সাহাবা ইকরামের স্ত্রীরা কাপড় কেটে কেটে ওড়না বানাই ফেলছেন। সুবহানাল্লাহ, আয়াত নাজিলের দেরি আমলের দেরি নেই, এমনকি অপেক্ষা করে নাই যে রাত্রে যাক সকালে বানামো, কারণ কোরআনের আয়াত নাজিল হয়েছে আল্লাহ বলছেন ওড়না বানানোর জন্য। রাত্রে ঘুমানোর আগে সমস্ত সাহাবা ইকরামের স্ত্রীরা মেয়েরা ওড়না বানাই ফেলছেন, জানেন না ওড়নার ডিজাইনটা কেমন হবে, ওড়নার পরিমাণটা কতটুকু লম্বা হবে, কোন দিকে কেমন হবে, যার যার মতো ইচ্ছা মতো বানাই ফেলছেন রাত্রিবেলায়। ফজরের নামাজের সময় মহিলারা ফজরের পরে দলে দলে মা আয়েশার ঘরের দিকে ছুটছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে গিয়ে বলতেছে, আম্মা জান, রাত্রে আয়াত নাজিল হয়েছে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, নারীরা যেন তাদের বুকের উপরে একটা বড় ওড়না দিয়ে দে। আমরা জানি না ওড়নাটার ডিজাইন কেমন হবে, লম্বা কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, কিরকম হবে, কিন্তু রাত্রে নিজেদের পছন্দ মতো নিজেরা অনুমান করে বানাইছি, আপনি একটু দেখে দেন আমাদের ওড়নাটা আল্লাহ রাব্বুল আলামিন যেরকম চাইছেন সেরকম হয়েছে কিনা। সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবা কেরামের স্ত্রীরা মুমিনারা কাদেরকে অনুসরণ করতেন? ওই মা আয়েশাকে, মা হাফসাকে, মা মাইমুনাকে, এদেরকে তারা অনুসরণ করতেন। আর আমরা ওই অনুসরণ বাদ দিয়ে গেছে কোন দিকে, এদেরকে স্টার বানাইছে। আমাদের স্টার হলো ওরা, ওই জান্নাতি নারীরা আমাদের স্টার, কিন্তু জান্নাতি নারীদেরকে বাদ দিয়ে মুশরিকারা আমাদের অনুসরণীয় হয়ে গেছে। তাহলে হাসর হবে কাদের সাথে? ওদের সাথে। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, যেই বিষয়টি আমরা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করতে হবে, মহব্বত বাড়াইতে হবে। মহব্বতটা ইমানের অংশ, মহব্বত ইমানের অংশ, ইমানের শর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত না থাকলে ইমান নাই। এই মহব্বতটা কেমনে করবেন? মহব্বত তো করতে হবে, কি মহব্বত করতে রাজি আছেন? কে এইখান দিয়ে মনে অনেকে রাজি নেই। নবী সাল্লামকে মহব্বত করতে রাজি আছেন? আল্লাহ আকবার, দেখেন সবাই রাজি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি এর মহব্বত বাড়িয়ে দিন। কিন্তু মহব্বতটা কেমনে করবেন? মহব্বত কি নিজের ইচ্ছা মতো করা যায় কি না? মহব্বত নিজের ইচ্ছা মতো করা যায়? ইচ্ছা মতো করলে অসুবিধা কি? আর নবীরে মহব্বত করবো, ইচ্ছা মতো করবো, অসুবিধা কি? কি বলেন? চট্টগ্রামের এক আলেম একদিন বক্তৃতা শুনতেছিলাম, আলোচনা কয়, আরা নবীরে মহব্বত করি, আল্লাহ যদি আরারে জাহান্নাম দে তাও আরা খুশি, নাউজুবিল্লাহ। নবীরে মহব্বত করব, তাহলে আমার ইচ্ছা মতো করবো, অসুবিধা কি? করা যাবে না, করলে অসুবিধা কি? করলে আমও যাইব, সালাও যাইব। করলে কি? আমও যাইব, নিজের ইচ্ছা মতো করলে। একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে, আপনারাই ফতোয়া দিবেন। আত্তাহিয়াতের মধ্যে শেষ বৈঠকে বসলাম, নামাজের শেষ বৈঠকে বসার পরে আত্তাহিয়াত পড়তেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত, এটা পড়ার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হয়, দিতে হয় না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, কত সুন্দর সালাম! মনে পড়লো, আহারে আমার নবীরে মহব্বত করা দরকার, এখানে বসে বসে আমার নবীরে সালাম দিমু, কত বড় গোস্তাখি, কত বড় বেয়াদবি। আমার নবীরে বসে সালাম দেওয়া যাবে না, কি করতে হবে? দাঁড়ায় যেতে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত, এই পর্যন্ত বসে বসে দিলাম, এরপরে উঠে দাঁড়াই গেলাম। দাঁড়াই বললাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আবার বসে গেলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, তাশাহুদ শেষ করলাম। এরপরে আবার দরুদ পড়তে হবে আমার নবীরে, মহব্বত করি, বসি বসি দরুদ পড়া কেমন যেন বেয়াদবি মনে হয়। দাঁড়াই গেলাম, আবার দাঁড়াই বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদ শেষ করলাম, আবার বসলাম। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, দোয়ায়ে মাসুরা শেষ করলাম, সালাম ফিরাইলাম। এবার আপনারা ফতোয়া দেন আমার নামাজ হয়েছে কিনা। নামাজ হবে না কেন? আমার নবীরে মহব্বত করছি, নামাজ হবে না কেন? আরে মিয়া, নবী না হইলে নামাজ পাইত নাকি? কার উসিলে সিন্নি খাইছো? মোল্লা ছিল না, আমার নবীর উসিলে নামাজ পাইছ, আমার নবীরে সম্মান করছি, আর কইতেছো নামাজ হবে না। কি বলেন, নামাজ হবে? হবে না কেন? নবীরে মহব্বত করছি, আমি খারাপ কিছু করছি? নবী সাল্লাল্লাহু আলাইহি এর মহব্বত ভালোবাসা করছি আমি, এই জন্য আমি সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিলাম, দরুদ পড়লাম, আমার নামাজের কি হয়েছে? খালি নামাজ যাবে এটা নাই, আমও যাইব, সালাও যাইব, নামাজও যাইব, ইমানও যাইব। কি বলেন, নামাজ হবে না? আপনি তাশাহুদের মধ্যে বসতে বসে পড়তে হবে, দাঁড়ানো যাবে না, এই জন্য নামাজ বাদ, ইমান যাইব। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আপনারে এমনি পড়তে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছেন এমনি পড়তে হবে, আপনি সেটাকে মনে ঠিক মনে করেন নাই, আপনি নিজে বানাইছেন, এই জন্য আপনার ইমানও যাবে। তাহলে আমও গেছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত ইমানের অংশ, জরুরি, কিন্তু নিজের মন গড়া মহব্বত করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারিয়াম, খ্রিস্টানেরা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে যেরকম মহব্বতের অতিরঞ্জন করে ফেলছে, ভালোবাসার অতিরঞ্জন করে ফেলছে, খবরদার আমি নবীকে নিয়ে এরকম মহব্বতের অতিরঞ্জন করিও না। খ্রিস্টানেরা কি করছে? কয় মিয়া, আমাদের নবীর চাইতে বড় নবী জমিনে আর কে? তার নবীরে বড় বানাইতে হলে কি করতে হইব? এমন জায়গায় মর্যাদা তুলতে হইব যার উপরে আর কেউ তুলতে পারবে না। তো কেমনে তুলতে হইব? কয় শোনো, আমাদের ঈসা ইবনে মারিয়াম ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আমাদের নবী হলো কি? আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। মানে আল্লাহ তো আর বানাইতে পারতেছে না, সরাসরি বলতে পারতেছে না, আমাদের নবী আল্লাহ। তো এমন জায়গায় পৌঁছাইছে যে আল্লাহর ছেলে পর্যন্ত পৌঁছাইছে। কয় এবার দেখি তোরা কোন পর্যন্ত পৌঁছাইতে পারস। আমরা এমন জায়গায় পৌঁছাইছি একবার আল্লাহর ছেলে পর্যন্ত পৌঁছাই দিছি। এখন আমাদের উম্মতের ভিতরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের ভিতরে এক গ্রুপ কয়, মিয়া তোরা কি আমাদেরকে মনে করছে তো আমরা বুদ্ধি নাই, আমরা তোদের থেকে আরো সালাক। তাই সালাক এ করে আমাদের নবীরে তোদের নবী থেকে আরো উপরে তুলতে হইব। তোদের নবী হইছে ইবনুল্লাহ, আমাদের নবী সরাসরি আল্লাহর জাতি নূরের বানানো, মানে আল্লাহর অংশ, ছেলে না খালি, ছেলের থেকে আরো উপরে, এরকমও কেউ কেউ বানাই ফেলছে। মানে আবার কেউ কেউ বানাইছে কয় আল্লাহ নিজেকে নবীর সুরতে প্রকাশ করছে, নাউযুবিল্লাহ। কয় আল্লাহ ইচ্ছা করলো যে জমিনে আসেই মানুষের সামনে প্রকাশ করবেন, তো কেমনে প্রকাশ করবো? কয় আল্লাহ নবীর সুরতে প্রকাশ করছে জমিনে, নাউযুবিল্লাহ। কয় মানে আমাদের নবী সরাসরি আল্লাহ, নাউযুবিল্লাহ। আবার আমাদের দেশের একজন বড় পীর সাহেব বলতেছেন, কয় আরশে আজিমে আমার মুরিদেরা যাই দেখে আমার সুরতে আল্লাহ বসে রয়েছে, নাউযুবিল্লাহ। ওই পীর সাহেবের এই বাংলাদেশে লক্ষ লক্ষ মুরিদানো আছে। তাহলে দেখা যায় খ্রিস্টানদের সাথে পাল্লা দিয়ে এই উম্মত আরো উপরে উঠে গেছে, একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে করতে আল্লাহ বানাই দিছে। এটা কি মহব্বত হয়েছে? না, শিরক, ঈমান চলে গেছে, ঈমান নাই, জান্নাত হারাম হয়ে গেছে। বেশি মহব্বত করতে যায় জান্নাত হারাম, কারণ শিরক করলে কি হয়। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিবেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কেউ শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন, নাউযুবিল্লাহ। শিরক করলে জান্নাত হারাম হয়ে যায়, তাহলে আপনি বেশি মহব্বত করতে যায় যদি শিরক করে ফেলান। এই জন্য আমার ভাইরা হজে গেলে লক্ষ্য করবেন, বাইতুল্লাহর মধ্যে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর বান্দারা এমনি করে দড়ি রয়েছে সারিও কিনে দি, দেখছেন না? কিন্তু আল্লাহর ঘরে সারিও কিনে দি ধরা যায় বেয়াদবি। তো যদি কোন আমার আল্লাহর করা যেখান দিয়ে মনে চায় এখান দিয়ে ধর্ম, যদি কোন আমার মা আমার বাবা যেখান দিয়ে মনে চায় এখান দিয়ে ধর্ম, ধরতে পারবেন কি বলে? আমার আল্লাহর ঘর ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর ঘর বলি সব জায়গা দিয়ে ধরা যাবে না, কোন জায়গা দিয়ে ধরতে হবে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিয়েছেন। এই জন্যই নবী, এই জন্যই রাসুল, যে মন গড়া কোনো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হলে নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে শিখতে হবে যে নবী সাল্লাম এটা ইবাদত বলছেন কিনা। নবী সাল্লাম দেখাই দিয়েছেন আল্লাহর ঘরে কোন কোন জায়গা দিয়ে ধরা যাবে, দেখাই দিয়েছেন হাজরা সোয়াদে দিয়ে ধরো, দড়ি সুমা দাও, মোলতাজাম বাইতুল্লাহর দরজা থেকে শুরু করে হাজরা সোয়াদ পর্যন্ত মাঝখানের জায়গাটার নাম মোলতাজাম। নবী সাল্লাম দেখাই দিয়েছেন এটারে এমনি করে ভালো করে ধরো, তোমার মুখ লাগাও, বুক লাগাও, ফিট লাগাও, ফ্যাট লাগাও, লাগাই দোয়া করো আল্লাহর কাছে, যত দোয়া করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন সব দোয়া কবুল করবেন, সুবহানাল্লাহ। এরপরে দেখাই দিয়েছেন রুকনে ইয়ামেনির পাশে দিয়ে যাওয়ার সময় যদি তোমার সুযোগ থাকে হাত দিয়ে রুকনে ইয়ামেনিকে শুধু স্পর্শ করো, তাহলে কয় জায়গা পাইলাম? তিন জায়গা, হাজরা আসওয়াদ, মোলতাজাম, রুকনে ইয়ামেনি, এই তিন জায়গা হলো ধরা যাবে। কিন্তু দেখবেন আল্লাহর অনেক বান্দা সারাদিন দড়ি রেখছে, কিন্তু দড়ি রেখছে পুলিশ কিছু বলে না, পুলিশ বলে না এই মিয়া যাও যাও সব সরাই দেয় না, কিন্তু কেন সরায় না? আল্লাহর ঘর কেন্দ্রিক যত রকমের পাগলামি করবেন, যত রকমের বেয়াদবি করবেন, এটা পাগলামি হইব, বেয়াদবি হইব, শিরক হবে না। কেন শিরক হবে না? কারণ এটা আল্লাহরে করতেছে, তা আল্লাহর সাথে সে কিছু পাগলামি করতেছে, বেয়াদবি করতেছে, কিন্তু শিরক করতেছে না। কিন্তু মদিনা মুনাব্বারায় যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দিয়ে যখন যাইবেন এরকম দড়ি দেখতে পারবেন? আরে দাঁড়াইতেই তো দেবা, তাড়াতাড়ি পুলিশ বাইর করে দিচ্ছে, কবরের পাশে পুলিশ দাঁড়ায় রয়েছে, সেই দিকে ফিরি দোয়া করবেন, হাতের ঠেলি ওইদিকে দিচ্ছে, কি বলেন? ওখানে ধরতে দিচ্ছে না কেন? ওখানে ধরলে খালি পাগলামি হবে না, ওখানে ধরলে শিরক হয়ে যাবে, ওখানে ধরলে জান্নাত হারাম হয়ে যাবে, এই জন্য এত কড়াকড়ি করতেছে। তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিজের ইচ্ছা মতো করা যাবে না। কেমনে করতে হবে তাহলে কর্মটা কেমনে? আমি এক জায়গায় ব্রাহ্মণবাড়িয়ার এক মাহফিলে একদিন বললাম যে শুনেন ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক ওয়াইজ করুন রাহেমাহুল্লাহ পায় নাই, পাইছে বলে কোনো হাদিসে আসে নাই, আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি ওয়াইজ করুনি জুব্বা পাইছে, জুব্বা পাইছে, শুনছেন না? কিন্তু কোনো হাদিসে কোনো জায়গায় আসে নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইজ করুনির জন্য জুব্বা রেখে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা পাইছে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফেকের নেতা, তারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক পরায় দাফন করছে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই উহুদের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে তাকে দাফন করার জন্য লম্বা জামা দরকার, তখন আব্দুল্লাহ ইবনে উবাইর জামাটা দিছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ঋণ পরিশোধ করছে। কিন্তু ওয়াইজ কারনি রাহিমাহুল্লাহর ব্যাপারে সহিহ মুসলিমে হাদিস আসছে, কিন্তু কোনো হাদিসে আসে নাই যে তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা রেখে গেছেন। তা আমি যখন ওখানে ওয়াজ করছি তো পরে দিয়ে আমার কয়েকজন মুরব্বি কয় কি ওয়াইজ করুনি জুব্বা পায় নাই, ফাইসেডা কিরা, ওয়াইজ করুনি পায় নাই, ফাইসেডা কিরা, মুরব্বি কয়জনে আসে কয়। তা আমি বললাম যে মুরব্বি আচ্ছা ওয়াইজ করুনি যদি জুব্বাটা পায় আমার আপনার লাভ কি? ওয়াইজ করুনি জুব্বার নিচে করি আপনারে জান্নাতে নিয়ে যাইব নাকি? আর যদি ওয়াইজ করুনি জুব্বাটা না পায় আপনার ক্ষতিটা কি? আল্লাহকে জিজ্ঞাসা করব, ওয়াইজ কুরুনের জুব্বাটা দাও নাই কেন? কি বলে, তাহলে আমার লাভও নাই ক্ষতিও নাই, আপনি কেন এত পাগল হয়ে গেছেন? বা ওয়াইজ কুরুনের জুব্বা পাওয়ার সাথে ইমানের কোনো সম্পর্ক আছে কিনা? কিছুই সম্পর্ক নাই, কিন্তু মুরব্বী পাগল হয়ে গেছে, ওয়াইজ কুরুনি জুব্বা মানে ফাইজে রাখিরা। আমি কেউ ফাইসে আবদুল্লাহ ইবনে উবাই, মোবারক দিয়ে দাফন করিও জাহান্নামী, কারণ কি ইমানে গন্ডগোল। অনেকে কি করে, হজের থেকে এরামের কাপড় আনি, জমজমের পানি দিয়ে ধুই, বাইতুল্লাহর সাথে ঘষাঘষি করি, বাড়িতে আনি রাখে, কয় বাবারে আমার মূল্য এগুলো দিয়ে দাফন করিও, এই জমজমের পানি দিয়ে ধোন, যত কিছু দিয়ে ধোন, ইমান যদি ঠিক না হয়, মজবুত না হয়, এই জমজমের পানি আর যত আল্লাহর ঘরে ঘষাঘষি করে দেন, আজাব থেকে বাঁচা যাবে না। তাহলে নবী সাল্লামকে মহব্বত করা শিখতে হবে সাহাবাই কেরাম থেকে। আবু সুফিয়ান হিরাক্লিয়াসের কাছে রাজ দরবারে গিয়ে, রোম সম্রাটের রাজ দরবারে গিয়ে বলছে, ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কাহব্বে আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদান। সুবহানাল্লাহ, বলছে আল্লাহর কসম, আল্লাহর জমিনে এমন কোন মানুষ দেখি নাই যেই মানুষ একজন আরেকজনের এত বেশি মহব্বত করতে পারে যেমন মহব্বত মুহাম্মদ সাল্লামের সাহাবিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে। সুবহানাল্লাহ, কিরকম মহব্বত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবিরা মক্কা মুকাররমা ছেড়ে ইয়াসরিব নামক 450 মাইল দূরে ওই মদিনা মুনাব্বারার দিকে হিজরত করে যাও। কতজন সাহাবীর বাড়ি ঘর কোটি কোটি টাকার টাকা পয়সা সম্পদ সব মক্কা মুকাররমায় রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে মদিনা চলে গেছে। কোথায় খাবে, কোথায় থাকবে, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কোনো চিন্তা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মদিনা যাইতে হবে, মদিনা চলে গেছে। সুবহানাল্লাহ, আমার আপনারা যদি বলতো, এ মিয়া চলো বাংলাদেশ ছাড়ি ওইদিকে চলো, যাইতাম কেউ? কইতাম যে আমার টাকা আছে, জমিন আছে, জায়গা আছে, এগুলো রাখি যাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম কোনো সম্পদের মায়া করে নাই, বাড়ির মায়া করে নাই, মার মায়া করে নাই, বাপের মায়া করে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে চলে গেছে। সুবহানাল্লাহ, বদরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে আনি দাঁড় করাই দিছেন, যুদ্ধ করার জন্য এক পাশে 313 জন দাঁড়াইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ 313 জন নিরস্ত্র একেবারে দুর্বল 313 জন মুমিনের এক পাশে দাঁড় করাইছি, রাব্বুল আলামিন আজকে যদি তোমার দিন বিজয়ী না হয় কিয়ামত পর্যন্ত জমিনে তোমার নাম নেওয়ার লোক থাকবে না। আল্লাহ তুমি 313 জন মুজাহিদের সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের ময়দানে ফেরেশতা নাজিল করে সাহায্য করছে, কিন্তু এই 313 জন ফেরেশতা যখন অস্ত্র নিয়ে জিহাদের জন্য দাঁড়াইছেন, সামনের দিকে তাকাই দেখে কারো আব্বা, কারো ভাই, কারো ভগ্নিপতি, কারো খালু, কারো মামা, কারো আত্মীয় স্বজন। সুবহানাল্লাহ, এক পাশে সাহাবায়ে কেরাম, আরেক পাশে তাদের বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমানের তাগিদে জিহাদের ময়দানে হাজির হতে হবে, বাপের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য ছেলে দাঁড়াই গেছে, ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরে দাঁড়াই গেছে, কার মহব্বতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে। তাহলে মহব্বতের নমুনা শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে, সাহাবায়ে কেরাম কেমনে মহব্বত করছেন এটা দেখতে হবে, নিজে নিজে মহব্বত শিখা, নিজে নিজে মহব্বত বানানো যাবে না। সাহাবায়ে কেরাম কেমনে মহব্বত করতেন? সাহাবায়ে কেরামের মহব্বতের এক নম্বর নমুনা হলো ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা। নবী সাল্লামকে মহব্বতের নমুনা হলো নবী সাল্লামের সুন্নতের অনুসরণ। যিনি যত বেশি নবী সাল্লামের সুন্নতের ইত্তেবা করবেন, তিনি তত বেশি নবী সাল্লামকে মহব্বত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলে দিছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, পাত্তাবিউনি নবীর ইত্তেবা করো, সুন্নতের ইত্তেবা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে মহব্বত করবেন, সুবহানাল্লাহ, আল্লাহও তোমাদেরকে মহব্বত করবেন। তাহলে আল্লাহ যদি মহব্বত করে আর কিছু দরকার আছে? দুনিয়ার কেউ মহব্বত করলো না আমাকে, আমার আল্লাহ মহব্বত করে আর কিছু দরকার আছে? ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহও মাফ করে দিবেন, সুবহানাল্লাহ, আর কি দরকার? আল্লাহ আমাকে মহব্বত করে আমার সব গুনাহ মাফ করে দিছে, কি কারণে দিবেন? পাত্তাবিউনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করলে। সুন্নতের কি করতে হবে? অনুসরণ, ইত্তেবা। ইত্তেবা আবার বুঝতে হবে, সুন্নতের ইত্তেবাটা আমাদের সমাজে বুঝে না, ইত্তেবা বুঝতে গন্ডগোল আছে। আল্লাহ পাক বলছেন সুন্নতের কি করতে হবে? ইত্তেবা। কোন জায়গায় কোন কাজ করাটা সুন্নত, আবার কোন জায়গায় কোন কাজ না করা সুন্নত, এটার নাম ইত্তেবা। একটাকে বলা হয় সুন্নতে ফেলিয়া, আরেকটাকে বলা হয় সুন্নতে তরকিয়া। কোন জায়গায় ছেড়ে দেওয়া সুন্নত, কোন জায়গায় করা সুন্নত। যেমন আমি দৃষ্টান্ত দিলে বুঝবেন, পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিই আমরা, আজান দিই না? জানাজার নামাজের আজান দিই কিনা? ঈদের নামাজে আজান দিই কিনা? যদি বলি বাইরে পাঁচ ওয়াক্ত নামাজে আজান দিই, ঈদের নামাজে আজান দিলে অসুবিধা কি? আমি কি খারাপ কাজ করবো? আজান তো ভালো কাজ, তাহলে ঈদের নামাজে পাঁচ ওয়াক্ত দিতে পারি, ঈদের নামাজের জন্য দিলে অসুবিধা কি? অসুবিধা আছে না? কি অসুবিধা আছে? তো আমি কি খারাপ কাজ করছি নাকি? আজান না দিছি, পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া এটা হলো সুন্নতে ফেলিয়া। এখানে আজান দেওয়া সুন্নত, জানাজার নামাজে ঈদের নামাজে আজান না দেওয়া সুন্নত। কেউ যদি বলে জানাজার নামাজে ঈদের নামাজে আজান দিলে অসুবিধাটা কি? অসুবিধাটা হলো আপনি সুন্নতের বিপরীত আমল করছেন, সুন্নত থেকে দূরে সরে গেছেন, ভালো কাজ করছেন কিন্তু ভালো কাজটা সুন্নতের বিপরীত। সুন্নতের বিপরীত আমল করলে আল্লাহ কবুল করে না, আপনি ভালো কাজ করছেন আল্লাহ কবুল করে নাই। আচ্ছা শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো দোয়া করার সময় হাত তুলছেন, আবার কখনো কখনো দোয়া করার সময় হাত তোলেন নাই। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলছেন সেখানে তোলা সুন্নত, যেখানে তোলেন নাই সেখানে না তোলা সুন্নত। যদি কয় ওরে বাবা কত বড় বখিল, দোয়াও করে না হাতও তোলে না, এই হাত না তোলাটা সুন্নত ওখানে। যেমন আমি একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন, আমরা প্রতিদিন মসজিদে ঢুকি, মসজিদে বাহির হই, মসজিদ থেকে বাইরে ঢুকি না, ঢুকার সময় দোয়া পড়িনি, কি দোয়া পড়ি? আরো লম্বা দোয়া আছে, মসজিদে ঢুকার সময় পড়বেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এগুলো সব মসজিদে ঢুকার দোয়া, সুন্নত দোয়া। আচ্ছা, এগুলোর পড়ার জন্য যদি আপনি মসজিদের বাইরে দাঁড়াইছেন, কেবলামুখী হই, দাঁড়ায় হাত তুলি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, অসুবিধা আছে না? কি অসুবিধা আছে? আমি খারাপ কি করছি? হাতানা তুলছি, আল্লাহর কাছে চাইছি, আমি খারাপ কিছু করছি? এটা হাসানা কাজ করছি, আমি সুন্দর কাজ করছি, খারাপ কিছু করি নাই, কিন্তু এটা করা যাবে না, করলে অসুবিধা, আল্লাহ কবুল করবে না, কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মসজিদে ঢুকছেন, বাইরে হইছেন, কোনোদিন এইভাবে করেন নাই। আমি করছি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝছি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝলে আমও যাইব, সালাও যাইব, ইমানও যাইব, আমলও যাইব। আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে বেশি বুঝা অনেক জায়গায় যুক্তিয়ে মিলে না। অজু করছেন একরকম, অজু ভঙ্গের কারণ আর একরকম, যুক্তিয়ে মিলে না। কয়রে মি আমার উজু যাইবো কেন, আমার কি হয়েছে, উজু যাইবো নি, যুক্তিয়ে মিলে না, যুক্তিয়ে মিলুক আর না মিলুক, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার উজু চলে যাবে, বা চলে যাবে, যুক্তি বুঝে আসুক আর না আসুক। আচ্ছা, টয়লেটে ঢুকতেছেন, দোয়া আছে না? কি দোয়া? দোয়া পড়েননি? বলে হুজুর ওই সময় এমনি জরুরত, এত দোয়া পড়ার সময় আছে না, কতক্ষণে টয়লেটে ঢুকবো এই চিন্তায় আছি। দোয়া পড়েন তো? কি দোয়া? মাশাআল্লাহ, দেখছেন এই এলাকায় সুন্নতের আমল জারি আছে, সবাই আমল করে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন টয়লেটে ঢুকতে গেছেন, যাই দোয়া করবেন, ক্যাবলামুখী হয়েছেন, সুন্দর করে হাত তুলছেন, হাত তুলে বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। রব্বুল আলামিন, কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢোকার জন্য নিয়ত করতেছি, নাওয়াইতুয়ান আন আদখুলা ফি বাইতিল খালা। আল্লাহ, আমি নিয়ত করলাম টয়লেটে ঢুকবেন, নিয়ত বাদে টয়লেটে ঢুকবেন কেমনে? নিয়ত করা লাগবে না? আল্লাহ, আমি নিয়ত করলাম টয়লেটে ঢুকবো। রব্বুল আলামিন, টয়লেটের সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আমাকে উদ্ধার করিও, সুন্দরভাবে আমার টয়লেটের ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন দোয়া করলেন, করা যাবে না? করলে অসুবিধা কি? আমি খারাপ কাজ করছি? কোন খারাপ কাজ করছি? দোয়া না করছি আল্লাহর কাছে? আরাফাতের ময়দানে এই বছর হজের সময় আমি নামাজ পড়ার পরে দোয়া করলাম না, এক লোক চট্টগ্রামের এক ভাই উঠি কয়, কত বড় বখিল দেখছো, আল্লাহর কাছে চায়ও না। আমি বললাম ভাই আপনি চান বসে বসে, আপনারা আমরা মানা করছি, আপনি চাইতে থাকেন সারাদিন, আমরাও চামু, কিন্তু আমার রাসুল যেমনি করেন নাই আমি তেমনি করব না। আপনি যাই বলেন, কয় কত বখিল, তা আপনি টয়লেটের সামনে যে দোয়া করেন, অসুবিধা কি? খারাপ কাজ করছেন নাকি? আল্লাহর কাছে চাইছেন না, কোনো গুনার কাজ করছেন? কি করা যাবে? কেন? আমার রাসুল করেন। আচ্ছা, এবার আসেন, আচ্ছা আরেকটু বলি, তারপরে বিপরীতটা আসি, আমরা 11টার মধ্যে শেষ করি নাকি? এখন আসেন, এত্তেবা করতে হলে 6টা জিনিসের মিল থাকতে হবে। কয়টা জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা করতে হলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করতে হলে 6টা জিনিসের মিল থাকতে হবে। এক নম্বর জিনিসের নাম হলো আস-সবাব। এক নম্বর জিনিস আস-সবাব। সবাব মানে কারণ, কারণে কারণে মিল থাকতে হবে, কারণে কারণে মিল না থাকলে সেটা নবীর এত্তেবা হবে না। যেমন প্রতিদিন নামাজ পড়ি আমরা কয়বার, যদি বলি ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত থেকে কমায় 5 বার করছেন, শুনেন এটা আল্লাহ আমাদের প্রতি এহসান করছেন, 6 বার নামাজ পড়ি আমরা, আরেক ওয়াক্ত বাড়াই দিই, যেহেতু আমরা বেশি পরেজগার, বেশি মুত্তাকিন, বেশি সালেহীন, 6 বার করি নামাজ পড়ি, এক ওয়াক্ত বাড়াই দিই। বাড়ানো যাবে? অসুবিধা কি? নামাজে না পড়বো, খারাপ কিছু করবো? নামাজ পড়া যাবে না, কি বলেন? এই 5 বারের থেকে 1 বার বাড়ানোর কোনো কারণ নাই, কারণবিহীন 1 বার যখন আপনি বাড়াই দিছেন, এই নামাজ পড়ে আপনাকে জাহান্নামে যাইতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বেদাআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এই 5 বারের নামাজের জায়গায় 6 বার বানাইছেন, 1 বার বাড়াইছেন, এই নামাজ পড়ে বেদাত বানাইছেন, বেদাত বানানোর কারণে বেদাত গোমরাহি, বেদাতের পরিণতি জাহান্নাম। নামাজ পড়ি জাহান্নামে যাবেন, বলে ভালো কাজ করছি, জাহান্নামে যাবো কেন? কারণ কোনো কারণ নাই এখানে বাড়ানোর। আপনি কারণের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা লাগবে, অনুসরণ লাগবে। এক নম্বরে সবাব, 2 নম্বরে আল জিন্স, 2 নম্বর হলো জিন্স। এত্তেবার ক্ষেত্রে একই জিন্সের এত্তেবা করতে হবে, জিন্সে জিন্সে মিললেও নবীর বাহিরে যাওয়া যাবে না। যেমন কোরবানি করবেন কি কি দিয়ে, কোরবানি করবেন কোন কোন পশু দিয়ে? বাহিমাতুল আনাম, বাহিমাতুল আনাম হলো গরু মহিষ, তারপরে উঁট, ছাগল, দুম্বা, ভেড়া। আচ্ছা, আমি যদি ঘোড়া দিয়ে কোরবানি করি হইব না? ঘোড়া দিয়ে কোরবানি করলাম হবে না। কেন হবে না? আমার রাসূল কখনো এই জাতীয় পশু দিয়ে কোরবানি করেনও নাই, কোরবানি করার অনুমতিও দেন নাই। সুতরাং একই ধরনের মিলে গেলেও আমার রাসূলের বাহিরে, আত্মার বাহিরে যাওয়া যাবে না। এজন্য এই কয়টা পশুর বাহিরে গিয়ে কেউ কোরবানি দিলে, যত বড় পশু দিয়ে কোরবানি দিক, জঙ্গল থেকে বিশাল এক বাঘ নিয়ে এসে কোরবানি দিক, বিশাল এক সিংহ নিয়ে আসে কোরবানি দিক, হবে হবে না। রাসূলের আত্মার বাইরে চলে গেছে, আল্লাহ কবুল করবে না। হালাল পশু দি করলে হবে না, বড় এক তার্কি মুরগি আনি কোরবানি দিচ্ছেন, হইব? তার্কি মুরগি চিনেন তো, বড় দেখে নিয়ে আসছেন, বিশাল এক হাঁস নিয়ে আসছেন কোরবানি দেওয়ার জন্য, হবে হবে না। আচ্ছা, দুই নম্বর গেল জিন্স, তিন নম্বর হলো আল কাদার। কাদার মানে পরিমাণ। প্রতিদিন জোহরের নামাজ পড়ি কয় রাকাত? ফরজ কয় রাকাত? চার রাকাত। শুক্রবারের জুমার নামাজ কয় রাকাত? আপনারা মনে কষ্ট নিতেছেন নাকি? শুক্রবারের জুমা কয় রাকাত? এটা যুক্তি মিলছে? মিলে নাই। যুক্তি বলে প্রতিদিন জোহরের নামাজ যদি চার রাকাত হয়, জুমার নামাজ হইব আট রাকাত। কারণ প্রতিদিন অফিসিয়াল ডে, খোলার দিন, কর্মব্যস্ততা বেশি, শুক্রবারে ছুটির দিন, আরামের দিন, এবাদতের দিন, ওই দিন চার রাকাতের বদলে আট রাকাত হওয়ার কথা, কিন্তু উল্টা কমি দুই রাকাত হয়ে গেছে, নামাজ না বাড়ি আরো কমে গেছে। ইমাম সাহেব ঘোষণা দিলেন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এহসান করে দুই রাকাত করে দিছেন, কোনো অসুবিধা নাই, নামাজ পড়লে কোনো গুনাহ নাই, যত পড়তে পারেন কোনো অসুবিধা নাই। আজকে আমরা সবাই মিলে চার রাকাত জুমার নামাজ পড়বো। পড়বেন আপনারা? খারাপ কিছু করবেন? নামাজে না পড়বেন, চার রাকাত জুমার নামাজ পড়ছেন, দুই রাকাত আরো বেশি পড়ছেন, সওয়াব ডাবল পাওয়ার কথা না? পাইবেন সওয়াব, একবারেই পাইবেন না, পুরো জিরো পাইবেন। কেন জিরো পাইবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জিন্দেগি জুমার নামাজ পড়ছেন দুই রাকাত, যদি আপনি চার রাকাত পড়েন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তবার বাহিরে চলে গেছেন। বাইতুল্লাহর তাওয়াফ করতে হয় সাত চক্কর, সাত চক্করে মিলে এক তাওয়াফ। আপনি কইলেন সাতবারের পরে আমি আরেকবার একটু বেশি করি, আটবার করছেন, তাওয়াফ না করছেন, আল্লাহর ঘরে ঘুরছেন, খারাপ কিছু করছেন? হাসানা কাজ করছেন, সুন্দর কাজ করছেন, আল্লাহর ঘরে একবার বেশি তাওয়াফ করছেন, আটবার করছেন, তাওয়াফ হবে? জিরো পাইবেন, কিচ্ছু পাবেন না। এই যে সাতবার কষ্ট করছেন, এটারও কোনো ফল পাবেন না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা হয় নাই, নবী সাল্লামের অনুসরণে ইবাদতটা হয় নাই। আচ্ছা, সাফা মারওয়া সাই করতে গেছেন, কয়বার করবেন? হাজি সাহেব আছেন না এলাকায়, কয়জন আছেন দেখি? মাশাআল্লাহ, দেখেন হাজির দেয় সেটা, কত হাজি সাহেব, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দিন, সবাইকে আল্লাহ পাক হজ্জে মাবরুর নসিব করুন। তো এখন হাজি সাহেব সাফা মারওয়া সাই করতে গেছে, অনেক হাজি সাহেব আছে চোদ্দ বার করে, সাতবার সাফা মারওয়া সাই করতে হয়, করে চোদ্দ বার, অনেক হাজি সাহেব আমি দেখছি চোদ্দ বার করে। কারণ হলো এই জানা না, হে মনে করে আল্লাহর ঘরে তাওয়াফ যেমন হাজরে আসওয়াদ থেকে শুরু হয়, আবার হাজরে আসওয়াদে আসলে শেষ হয়, তো হে মনে করে সাফা পাহাড় থেকে শুরু হয়েছে, মারওয়া ঘুরি আবার সাফা আসলে একবার, আসলে কিন্তু সাফা মারওয়া, সাফা থেকে মারওয়া গেলে একবার, মারওয়া থেকে সাফা আসলে আরেকবার, তাহলে শুরু হয় সাফায়, সপ্তমবার শেষ হয় মারওয়ায়। কিন্তু অনেকে চোদ্দ বার করে বসে থাকে না বোঝার কারণে। আচ্ছা, কেউ সাতবারের জায়গায় যদি আটবার করে, তার সাই হবে? কেন হবে না? পরিমাণে পরিমাণে নবী সাল্লামের সাথে মিলে নাই। নবী সাল্লাম করছেন সাতবার, হে করছে আটবার, আপনি যত ভালো কাজ করেন কিন্তু এটা কবুল হবে না, পুরাই বাতিল। তিন তিন বিষয় গেল। চতুর্থ নম্বর হলো কাইফিয়াত। নবী সাল্লাম যেই পদ্ধতিতে করছেন সেই পদ্ধতিতে করতে হবে, সেই পদ্ধতির বাহিরে যাওয়া যাবে না। যেমন ওজুর মধ্যে চারটা ফরজ, ওজুর ফরজ কয়টা? প্রথমে কোনটা? ওরে ওজুর ফরজ পারে না, ফেল করে গেছে সবাই। জি, প্রথম মুখমণ্ডল দত করা, মানে চারটা ফরজের মধ্যে। দ্বিতীয় হইল হাত ধোয়া, তৃতীয় হইল মাথা মাসে করা, চতুর্থ হইল। আচ্ছা, প্রথমে আমি পা ধুয়ে ফেললাম, দূরের থেকে আসছে, ধুলাবালু লাগছে, ময়লা লাগছে, আমি কইলাম যে সাইরোটা করবো, তবে আগে আমি পা ধুয়ে শুরু করি, পা ধুয়ে ফেলছি, তারপরে হাত ধুয়ে ফেলছি, তারপরে মুখ ধুয়ে ফেলছি, শেষে মাথা মাসে করছি, আগে দোয়ার কাজ শেষ করি, তারপরে মাসে করবো, বাস অজু হবে? অসুবিধা কি? সবে তো করছি, কাজ তো সাইরোটাই করছি, হবে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ওযু করেন নাই। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে করছেন সেটা আগে করা সুন্নাত, যেটা পরে করছেন সেটা পরে করা সুন্নাত। নবীর এতবার বাহিরে চলে গেছেন, এই জন্য ইবাদত বাতিল। কয়টা গেছে? চারটা। পাঁচ নম্বর হলো আল মাকান, স্থানের সাথে সম্পৃক্ত এত্তেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করছেন আরাফাতের ময়দানে। আপনি যদি বলেন ভাই আরাফাতের ময়দানে যেতে অনেক টাকা লাগে, আমরা ফেনীতে একটা ময়দান বানাইনি, এই ময়দানে জিলহজ মাসের দশ তারিখে সবাই মিলে যাই বসে থাকবো, হজ হবে? যত বড় আল্লাহর ওলি নিয়ে আসেন ওখানে হজ হইব? কেন হবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা ঠিক করে দিছেন একটা, সেটা কোন জায়গায়? আরাফাতের ময়দানে। আপনি যত টাকা খরচ হোক, যত কষ্ট হোক, যেমনে হোক, কেয়ামত পর্যন্ত ওই জায়গায় যাইতে হবে। এটার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা। ছয় নম্বর যেটা এত্তেবা করতে হবে, জামান, সময়ের এত্তেবা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়ে যেই ইবাদত করছেন সেই সময়ে সেই ইবাদত করতে হবে। আপনি চিন্তা করলেন ফজরের নামাজের সময় খুব কষ্ট হয়, ফজরে উঠতে সবচেয়ে বেশি কষ্ট, এজন্য দেখা যায় চার ওয়াক্ত নামাজে যত মুসল্লি পাওয়া যায় ফজরে এত মুসল্লি কয়জন পাওয়া যায় ফজরে? কোন কোন মসজিদে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া তৃতীয় কোনো মুসল্লি নাই। কয়জন? ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, তৃতীয় আর মুসল্লি নেই। কোন মসজিদে ইমাম সাহেব আগে বলে দেয় এশার নামাজের সময় মুয়াজ্জিন সাহেব আজান দি নামাজ পড়াই ফেলিয়ে আমি আসতে পারবো না, খালি মুয়াজ্জিন সাহেব একজন। কোন মসজিদে সূর্য উঠে যাচ্ছে মুয়াজ্জিন সাহেব তাড়াহুড়া করে এসে তালা খুলে আজান দে ভিতরে জামাত ভিতরে, কি মুয়াজ্জিন সাহেব মাইকে আজান দিলেন না কেন? এখন আজান দিলে মানুষ আসে মারিব, সূর্য উঠে যাচ্ছে ওই সময় আর আজান দিব কি? তো তাড়াতাড়ি মসজিদের ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে নামাজ পড়ে ফেলে। আবার কোন কোন মসজিদে মুসল্লি নাই, একজনও নাই ফজরের নামাজে, এরকম মসজিদও আছে, আজানও হয় না ফজরের নামাজে, কেউ আসে না। তাহলে ফজরের নামাজে আসাটা কষ্টকর, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিদিন তোমার ঈমানটা পরীক্ষা করে ফেলবা, ফজরের নামাজে যদি আসতে পারো বুঝবে ঈমান আছে, না আসতে পারলে মনে করবে তুমি মুনাফেক হয়ে গেছো। ফজরের নামাজের সাথে ঈমানের সম্পর্ক আছে, কারণ ফজরের নামাজে ফেরেশতারা আসেন। আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি বলছেন ওয়া আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। ফজরের নামাজে আল্লাহর ফেরেশতারা হাজির থাকেন, তারা আপনার নাম লিখে লিখে নিয়ে যান, ঈমানদার কারা কারা আছে এদের নাম আসমানে চলে যায়। সুবহানাল্লাহ, আপনি আসেন নাই, আপনি গায়ে হাজির, আপনার নাম আসমানে যায় নাই, আপনার নাম কোথায় রয়ে গেছে? মুনাফিকের মধ্যে রয়ে গেছে। তাহলে যদি বলেন ফজরের নামাজে আসা এত কষ্ট, ইমাম সাহেব হুজুর এক কাজ করেন এশার নামাজের সাথে ফজরের নামাজটার জামাত করাই দেন, কি বলেন? সুবিধা না? এশার নামাজও পড়লেন, ফজরটা একটু আগায় নিয়ে আসলেন, আগায় আনি ফজরটা পড়ে চলে গেলেন, সকালে আর উঠতে পারবো না এত কষ্ট করি, একসাথে জামাত করে ফেলি, ফজরের নামাজ হবে? কেন? জামান, সময়ের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা করতে হবে। আচ্ছা এবার আসেন, যদি বলেন সব জিনিস নবী সাল্লামের সাথে মিলাইতে হবে, তাহলে নবীর যুগে কোরআনে কারিমের মধ্যে নুকতা ছিল না, জের জবর ছিল না, ছিল না। পরবর্তীতে কোরআনে কারিমের মধ্যে জের জবর হয়েছে, নুকতা হয়েছে, তাহলে জের জবরওয়ালা নুকতাওয়ালা কোরআনে কারিম পড়া যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম কাগজের মধ্যে কোরআন লেখা হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআন লেখা হয়েছে হরিণের চামড়ার মধ্যে, পাথরের মধ্যে, বিভিন্ন জিনিসের মধ্যে। এখন এত সুন্দর করে ছাপানো কোরআন, এই কোরআন পড়া যাবে কিনা? এই কোরআন আর রাসূলের যুগের কোরআন তো মিলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুখারি শরীফ ছিল না, মুসলিম শরীফ ছিল না, মুসলিম শরীফ বুখারি শরীফ পড়া যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগারোটা বিয়ে করছেন, উম্মতে এগারোটা বিয়ে করা যাবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন কাজ করছেন, হজে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিসে করে? উটে করে, ঘোড়ায় করে, বাহনে করে। এখন বিমানে করে যাবেন তো নবী সাল্লামের সাথে তো মিলে নাই। নবী সাল্লাম যে মসজিদে নামাজ পড়ছেন সেই মসজিদে তো ফ্যান ছিল না, এসি ছিল না, টাইল ছিল না। আপনার মসজিদে এসি আছে, ফ্যান আছে, টাইলস আছে, নবী সাল্লামের সাথে মিলে নাই, কি বলেন? এখন এগুলা করা যাবে কিনা বলেন দেখি এবার। কেন যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি ফি আমরিনা অর্থ হলো ফি ইবাদাতিনা, আমাদের ইবাদতের ভিতরে নতুন নতুন বানায়, এটা রাদ্দুন বাতিল। একটা হলো ইবাদত, আরেকটা হলো ইবাদতের উপকরণ, দুটা ভিন্ন জিনিস, দুটা এক জিনিস না, ইবাদত আর ইবাদতের উপকরণ। যেমন এই মাইকে ওয়াজ করতেছি, মাইক কি রাসূলের যুগে ছিল নাকি? এরকম প্যান্ডেল রাসূলের যুগে ছিল নাকি? এরকম লাইট ছিল নাকি? তাহলে এগুলো কি? এগুলো ইবাদত না, এগুলো ইবাদতের উপকরণ। এই মাহফিলে ইবাদত শিখানো হয়, ইবাদতের জন্য মাহফিল, এটা ইবাদত না। এরপরে এই কোরআন নবী সাল্লামের যুগের যেই আয়াত যেখানে নাজিল হয়েছে, যে আয়াত আগে ছিল, যে আয়াত পরে ছিল, ওই আয়াত আগেও নেওয়া যাবে না, পরেও নেওয়া যাবে না। যেই সুরা আগে ছিল সেই সুরা পরে নেওয়া যাবে না, পরের সুরা আগে নেওয়া যাবে না। কিন্তু এই কোরআনে কারিমের জের জবর নুকতা পেশ হরকত নাহু সরব বালাগাত সব বানানো যাবে কোরআন বোঝার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, কোরআন বোঝার জন্য, তেলাওয়াতের জন্য, তেলাওয়াতের জন্য তাজবিদ বানানো যাবে, আলমে তাজবিদ, কোরআনে কারিমের গ্রামার বোঝার জন্য নাহু বানানো যাবে, সরব বানানো যাবে, বালাগাত বানানো যাবে, মান্তেক বানানো যাবে, সব বানানো যাবে। ওইটা কোরআন বোঝার জন্য, ওইটা কোরআন না। কোরআনের ভিতরে বাড়ানো কমানো কিছুই করা যাবে না, কিন্তু কোরআন বোঝার জন্য, জানার জন্য অনেক কিছু বানানো যাবে। কোরআন বোঝার জন্য মাদ্রাসা বানানো যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মাদ্রাসা ছিল না, মাদ্রাসা কিসের জন্য? কোরআন বোঝার জন্য, মাদ্রাসা কোরআন না। বুখারী মুসলিম তিরমিজি নাসাই সিহাহ সিত্তা যা আছে হাদিসের কিতাব, হাদিসের কিতাব ইবাদত না, ইবাদতের জন্য, ইবাদত শিখার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত শিখার জন্য। এইগুলা সুন্নতের উপকরণ, এগুলা সুন্নতের উপকরণ, দিন শিখার উপকরণ, দিন শিখার মাধ্যম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করছেন, আমরা করি না কেন? আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিছেন, খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন। রাসূল আপনি ইবাদত করেন তিন ধরনের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ধরনের ইবাদত করেন? তিন ধরনের, এটা মনে রাখবেন। এক ধরনের ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক জিনিস খাইতেন, অনেক জিনিস খাইতেন না, অনেক জিনিস খাইতেন, অনেক জিনিস খাইতেন না। এখন আপনি আমি খাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা খাইতেন সেগুলা খাবো, যা যা খান নাই সেটা খাবো না, এটা করা যাবে? এত্তেবা করবেন এখানে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাত খান নাই, ভাত ছিল না, আরো যেসব তরকারি খাই এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, তাহলে তো আর কিছু খাইতে পারবেন না। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খাইছেন কি খান নাই এটা উম্মতের জন্য সুন্নত না। সুন্নত হলো ডান হাত দিয়ে খাইতে হবে, এটা উম্মতের জন্য সুন্নত। হাত ধুয়ে পরিষ্কার করে খাইতে হবে, এটা সুন্নত। ডান দিক থেকে খাইতে হবে, এটা সুন্নত। কিন্তু ভিতরে কি খাইছেন, ডাল খাইছেন, বিভিন্ন রকমের খাবার খাইছেন, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে হয়তো ছিল না, ওইটার মধ্যে কোনো অসুবিধা নাই হালাল খাবার হইলে, বুঝতে পারছেন? এটা হলো নবী সাল্লামের এক ধরনের কাজ। আরেক ধরনের কাজ হলো ইবাদত। ইবাদত নবী সাল্লাম যেমনে করছেন কদম বকদম সেভাবে করতে হবে। আরেকটা হলো নবী সাল্লামের জন্য খাস, যেমন 11টা বিয়ে করা, আল্লাহ বলছেন খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, এটা নবী আপনার জন্য খাস, অন্য মুমিন করতে পারবে না। নবী সাল্লামের জন্য আরো অনেকগুলা ইবাদত খাস, তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল, আমাদের জন্য ফরজ না, এটা নবী সাল্লামের জন্য খালিস। তাহলে এবাদত যেগুলো সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করতে হবে। আপনি মসজিদ এসি বানান কোনো অসুবিধা নাই, ফ্যান লাগান কোনো অসুবিধা নাই, টাইলস লাগান কোনো অসুবিধা নাই, আরো উন্নত প্রযুক্তি যা আসে সব লাগান কোনো অসুবিধা নাই, এটার সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। কিন্তু জুমার নামাজ কাঁচা মসজিদেও দুই রাকাত, ওই এসি মসজিদেও দুই রাকাত, এসি মসজিদের দুই রাকাত জুমার চার রাকাত বানানো যাবে না। যদি বলেন যে ভাই কাঁচা মসজিদ থাকতে জুমার নামাজ দুই রাকাত পড়ছি, এখন এসি মসজিদ হয়েছে সবাই আসেন চার রাকাত পড়ি, পড়া যাবে না। এবাদত কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ যেখানে যতটুকু করছেন এতটুকুই কিয়ামত পর্যন্ত সুন্নত, এর থেকে বাড়ানো যাবে না কমানো যাবে না। কিন্তু এবাদতের উপকরণ বাড়ানো যাবে কমানো যাবে। আচ্ছা এবার বলেন আপনারা যে ভাত খান, এটা দলিল পাইছেন কই? ভাত খাওয়া হালাল কিনা? শোল মাছ খাওয়া, কই মাছ খাওয়া, তারপরে যে মুরগি খান বিভিন্ন রকমের, এগুলা কই পাইছেন? দলিল দেখান, দলিল দেখাতে পারবেন? কই পাইছেন? কোরআনে কোন জায়গায় আছে শোল মাছ খাওয়া হালাল, কই মাছ খাওয়া হালাল, এগুলো আছে নাকি? তো খান কেন, কেমনে হালাল বুঝছেন? আচ্ছা এবার বলেন, আমাদের সমাজে অনেকে বলে মাঝে মাঝে শুনি, কয় এটা যে বেদাত এটা দলিল দেখাও, কয় এটা বেদাত কই পাইছ, কোন কিতাবে পাইছ, কোন হাদিসে পাইছ, কোথায় পাইছ দেখাও, বলে না এরকম। মাঝে মাঝে এই সমস্যার সম্মুখীন হইতে হয়, কয় বেদাত যে এটা কই পাইছ, কোন হাদিসে পাইছ, কোথায় পাইছ দেখাও, বেদাত যে এটা। এবার আপনি কেমনে দেখাইবেন? একটা সূত্র বীজগণিতের সূত্র মনে রাখবেন, একটা সূত্র জানলে শত শত অঙ্ক আপনি নিজে নিজে করে ফেলতে পারবেন। ইসলামের ফেকি মাসালার অনেকগুলো সূত্র আছে, এই সূত্রগুলো জানলে আপনি নিজে নিজে সব বাহির করে ফেলতে পারবেন। এবাদতের ক্ষেত্রে নীতিমালা হলো সমস্ত এবাদত নিষিদ্ধ। এবাদতের আসলিয়াত, এবাদতের মূল হলো কি? সমস্ত এবাদত নিষিদ্ধ। কতক্ষণ নিষিদ্ধ? যতক্ষণ পর্যন্ত না কোরআন এবং সুন্নাহ থেকে এবাদতের দলিল পাওয়া না যাবে। এবাদত দলিলবিহীন, কোরআন সুন্নাহ থেকে দলিলবিহীন কোন এবাদত করা যাবে না, এবাদত নিষিদ্ধ। এটা হলো এবাদতের আসলিয়ত। তাহলে যেই এবাদতে করবেন সেই এবাদতের কোরআন সুন্নাহ থেকে দলিল থাকতে হবে। কিন্তু মুআমালাতের ক্ষেত্রে, আদাতের ক্ষেত্রে নীতিমালা হলো সব কিছু হালাল যতক্ষণ না হারামের দলিল আসবে। এজন্য আপনি খাবারের ক্ষেত্রে সব খাবার হালাল যতক্ষণ না এটা হারামের দলিল পাওয়া যাবে। হারামের সংখ্যা অল্প কয়টা, চার পাঁচটা, হালালের সংখ্যা হাজার হাজার। তা আল্লাহ পাক যদি হালালের বর্ণনা দিতেন তো এরকম কোরআন আরো একটা লাগতো, খালি হালাল হালাল জিনিস নাম ধরি ধরি বর্ণনা করলে। আল্লাহ পাক শুধু চার পাঁচটা জিনিস হারাম করে দিয়েছেন, দিয়ে বলছেন বান্দা বাকি যা আছে সব হালাল। সুবহানাল্লাহ। তাহলে এখন কেউ যদি বলেন ভাত খাওয়ার দলিল দেখান, কই মাছ খাওয়ার দলিল দেখান, দলিল কই? দলিল লাগবে না। কিন্তু যিনি বলবেন এটা খাওয়া যাবে না, দলিল দিবেন কে? উনি দলিল কে দেখাবেন এটা বুঝে নেবেন। যিনি বলবেন এটা খাওয়া হালাল উনি দলিল দেওয়া লাগবে না, যিনি বলবেন এটা খাওয়া হারাম দলিল দিবেন তিনি। এবাদতের ক্ষেত্রে যিনি বলবেন এটা সুন্নত এটা এবাদত দলিল দিবেন তিনি, যিনি বলবেন এটা সুন্নত না এটা বেদাত উনি দলিল দিবেন না। বেদাতের কোনো দলিল নেই, বেদাতের দলিল থাকলে তো এটা সুন্নতে হয়ে যেত, এটা আর বেদাত থাকতো না। অনেকে বেদাত বুঝে না, কয় আরে মিয়া তুমিও তো বেদাত, তুমি রাসূলের যুগে ছিলেন। তারপরে কয় অনেকে ঠাট্টা করে, কয় দাঁত আর বেদাত, দাঁতওয়ালা আর দাঁত নাইওয়ালা। আবার অনেকে কয় কয় এটা বেদাত, তবে এটা বেদাতে হাসানা। তো বেদাত তো সবে হাসানা, সাইয়া কোনটা? যিনি বলেন যে এটা বেদাতে হাসানা, ওই ভাইকে, সম্মানিত ভাইকে জিজ্ঞাসা করবেন, ভাই এই যে সব বেদাতে হাসানা, তো সাইয়া কোনটা? সাইয়া গুলো একটু আমাকে দেখাই দেন তো। যার দৃষ্টিতে বেদাতে হাসানা তার দৃষ্টিতে কোনো সাইয়া নাই, সবে হাসানা। কারণ বেদাত তো সুন্দর, সুন্দর বলেই তো মানুষ করে, সুন্দর না হলে করতো নাকি? যে জিনিস দেখতে সুন্দর নাই এটা কেউ করবে না, এটা সুন্দর দেখেই মানুষ করে। দেখবেন নবী সাল্লামের পদ্ধতিতে জিকির করেন এত সুন্দর লাগবে না, কিন্তু নবী সাল্লামের পদ্ধতির বাহিরে গিয়ে জিকির করেন অনেক সুন্দর লাগব। নবী সাল্লামের পদ্ধতিতে দরুদ শরীফ পড়েন এত মজা লাগবে না, নবী সাল্লামের পদ্ধতির বাহিরে গিয়ে কবিতা গান গান গান সুরের সুরে সুরে মহব্বতের সুরে অনেক মজা লাগবে, অনেক সুন্দর দেখা যাব, অনেক সুন্দর। এই জন্য খেয়াল করতে হবে যে বেদাতের কোনো দলিল নেই। দলিল আছে কিসের? জি, বেদাতের দলিল নেই, দলিল আছে কিসের? সুন্নতের। এই জন্য আমি সব জায়গায় একটা দৃষ্টান্ত দিই। দৃষ্টান্তটা কি? এই যে এখানে আমাদের ডালিম ভাইয়ের বাড়ি আছে, আছে না? আমি এই ওয়াজ মাহফিলে ঘোষণা দিলাম, সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা শুনেন, এই যে বাড়িটা এত সুন্দর বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা তিনতলা বাড়িটা, এটা কিন্তু আমার না, এটা হলো আমাদের সম্মানিত ভাই ডালিম ভাইয়ের। ঘোষণা দিলাম, ঘোষণা দেওয়ার পরে আপনারা সবাই মিলে বললেন, হুজুর আপনি ঢাকা থেকে আসছেন, আজকে রাত্রে আপনারে ঢাকা যেতে দিব না, আপনি দলিল দেখাই যান বাড়ি এটা যে আপনার না। কই দলিল পাইছেন? আপনি দলিল দেখাই যেতে হইব যে বাড়ি এটা যে আপনার না, কি বলেন? সারা রাত যদি আমাকে ধরে রাখেন, আটকাই রাখেন, আমি কোনো দলিল দেখাইতে পারবো? কারণ বাড়ি এটা দলিল থাকলে তো বাড়ি এটা আমারই হইতো, বাড়ি এটা দলিল নাই এই জন্য তো বাড়ি এটা আমার না। এখন যদি সবাই মিলে কোন এই বাড়ি এটা যে আপনার না কইছেন, এটা দলিল দেখাই যান, কই পাইছেন আপনি? আমার কাছে কোনো দলিল আছে? কোনো খতিয়ান আছে? কোনো ফসডা আছে? কোনো এই খতিয়ান সেই খতিয়ান কিচ্ছু নাই, নাই বলেই এটা বাড়ি এটা আমার না। এখন কেউ যদি বলে আমার যে বাড়ি এটা যে আপনার না দলিল দিয়ে যান, এই লোক কি জাহেল পাগল? এই জন্য আমার কাছে দলিল চাইছে। দলিল চাইবো কার কাছে? যার বাড়িওয়ালা ডালিম্বের কাছে যাইব, যে ডালিম্বে বাড়ি এটা যে আপনার দলিল দেখান। দলিল দেখাবে কে? যার বাড়ি তিনি দলিল দেখাবেন, তার কাছে সব রকমের খতিয়ান আছে, সব দলিল আছে, সব ফসডা আছে, সব আছে, আমার কাছে কিচ্ছু নাই, নাই বলে বাড়ি এটা আমার না, ওনার কাছে আছে বলে বাড়ি এটা ওনার। এটাই বুঝবেন সুন্নত আর বেদাত, সহজ ভাষা যে যেটার কোনো দলিল প্রমাণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর, খোলাফায়ে রাশেদিনের 30 বছর, কয় বছর হয়েছে? পরে অঙ্ক তো দুর্বল, 53 বছর, মাশাআল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর, খোলাফায়ে রাশেদিনের 30 বছর, 53 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ের রাশেদিনাল মাহদিয়্যিন। সুন্নাত হলো আমি নবীর সুন্নাত এবং খোলাফায়ে রাশেদিনের যুগের সুন্নাত, এটাকে আগড়ে ধরবা, এটাকে মজবুত করে ধরবা, তাহলে 53 বছরের ভিতরে যেটা এবাদত এটা কিয়ামত পর্যন্ত এবাদত। এই 53 বছরের ভিতরে যেটা এবাদত ছিল না, কিয়ামত পর্যন্ত এটারে যত এবাদত বানান, বুঝতে হবে এটা জাল, এটা ভুয়া, এটা ভেজাল, এটা কেউ একজন বানায় ইসলামের মধ্যে ঢুকাইছে। সুতরাং ওই বানানো এবাদত, ভেজাল এবাদত যত করবেন, বস্তায় বস্তায় করতে পারবেন, অ্যাকাউন্টে এক টাকা যোগ হবে না, সব নিষ্ফল। বরং ওই নিষ্ফলতা এমন পর্যায়ে যাবে, শেষ পর্যন্ত এটার সওয়াব মনে করে করে করলে জাহান্নামে যাইতে হবে। কুল্লু দালালাতিন ফিন্নার, কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বাংলাদেশের ভাই বোনদেরকে বেদাত বোঝানোর মতো জটিল কঠিন আর কিচ্ছু নাই, এটা হলো সবচেয়ে কঠিন সাবজেক্ট, যে বেদাত বোঝানো। কারণ বেদাত বোঝানো কঠিন কেন? কারণ বেদাত দেখতে সুন্দর, কয় রে মিয়া আমি খারাপ কাজ করছি নাকি ভালো কাজ না করছি, এটা কি খারাপ কাজ? কারণ বেদাত তো খারাপ না, বেদাতটা কি ভালো জিনিস, সুন্দর জিনিস, কিন্তু জিনিসটা সুন্দর, সমস্যাটা হয়েছে এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটারে এবাদত বানান নাই, এই সমস্যাটাই যাক, জিনিসটা খুব সুন্দর। একটা দুইটা বেদাত না, আমাদের সমাজ শত শত বেদাতে জর্জরিত, বরং সুন্নতি আমল ছেড়ে দিয়ে বেদাত নিয়ে মহাব্যস্ত আমরা। কিন্তু যদি বলি যে ভাই এটা বেদাত, কই পাইছেন বেদাত দেখান, অথচ দেখাইবো কে? উনি উল্টা আমাকে বলে যে এটা যে বেদাত কই পাইছেন দেখান। তা আমি বেদাত দেখাবো কোথা থেকে? এটা তো আমার দলিল নাই, এটা ইসলামে নাই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে নাই, সাহাবিদের যুগে নাই, তো এটা দেখাবো কোথা থেকে? কিছু কিছু আবাদত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে ছিল না, সাহাবিদের যুগে আসছে, সেটাও আবাদত, সেটাও সুন্নত। যেমন আমরা জুমার নামাজের আজান দিই কয়টা? হ্যাঁ, জুমার নামাজের আজান দুই বার দিই। এই নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে জুমার আজান হইতো একবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় এসে জুমার আজান হয়েছে দুইবার। কিন্তু সমস্যাটা আরেক জায়গায় আছে, আমাদের সাথে ওসমানের আজানের মিল নেই। আমরা দুইটা আজানেই দিই জোহরের ওয়াক্তের মধ্যে, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে যে আজানটা হইতো এটা জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগে হইতো প্রথম আজান, ওয়াক্ত হওয়ার পরে হইতো দ্বিতীয় আজান, যেটা এখনো মক্কা মদিনাতে হয়। মক্কা মুকাররমায় মদিনা মুনাব্বারা জুমার ওয়াক্ত জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আধা ঘন্টা আগে প্রথম আজানটা হয়, আর ওয়াক্ত হইলে দ্বিতীয় আজানটা হয়। সর্বশেষ কথা যেটা বলে শেষ করব আমার ভাইরা এবং বোনেরা, সেটা হলো কিয়ামতের আগে এরকম বেদাতের সয়লাব হবে, সুন্নত ঢাকা পড়ে যাবে বেদাতের কবলে, মানে বেদাতে সুন্নতকে এমন ছাপ দিবে যে সুন্নত নিচে পড়ে যাইব, বেদাত উপরে উঠে যাইব। এই সময়ে বাঁচার উপায় কি? কেমনে বাঁচবেন? সুন্নত সুন্নতের উপরে থাকবেন, বেদাত করবেন না, এটা কেমনে বুঝবেন? বাঁচার সহজ পদ্ধতি আছে কিনা? কুমিল্লার মাতৃভান্ডার আছে না কি? মাতৃভান্ডার ছিলেন তো এক সময়? মাতৃভান্ডার ছিল কয়টা? এখন মাতৃভান্ডার কয়টা? এখন এত হাজার হাজার মাতৃভান্ডারের মধ্যে তাও নাকি এখন অরিজিনাল মাতৃভান্ডারও নাকি আছে, আছে না? সেই গ্রামের মধ্যে নাকি আছে, মানুষ যায় ওখান থেকে নিয়ে আসে। তাহলে এক জায়গা না এক জায়গায় মাতৃভান্ডারের অরিজিনাল জিনিস আছে। আচ্ছা, মধু আমাদের ফেনীতে যে মধু আসে এগুলো কয় নম্বর? দশ নম্বর। এইগুলো মিক্স হইতে হইতে হইতে হইতে তারপরে এদিকে আসে, এগুলোর অরিজিনাল কোথায়? হ্যাঁ, অরিজিনাল কোথায়? সুন্দরবন। তাহলে আপনি যদি অরিজিনাল মধু কিনতে চান কই যাইতে হইব? আপনি চিন্তা করলেন যে এই কোনো জায়গা থেকে কিনবো না, একবারে ডাইরেক্ট সুন্দরবন চলে গেলাম। সুন্দরবন গেলে কিন্তু অরিজিনাল মধু পাওয়া সম্ভব। এইরকম জমিনে যত ভেজাল বাহির হোক না কেন, এই কোরআনে কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। দেওয়ার পরে এটা দেখেন লক্ষ লক্ষ কপি হয়েছে, হয়েছে না? কাগজের কপি লক্ষ লক্ষ, ব্রেনের কপি লক্ষ লক্ষ, কতগুলো হার্ডডিস্কের মধ্যে, ব্রেনের হার্ডডিস্কে কোরআন ঢুকানো হয়ে গেছে। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ হাফেজে কোরআন এই ব্রেনে ঢুকানো হয়ে গেছে, সেখানে আছে লক্ষ লক্ষ কপি, এখানে আছে লক্ষ লক্ষ কপি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটার অরিজিনাল কপি আল্লাহ রেখে দিয়েছেন। অরিজিনাল কপি কোথায়? বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিম মাহফুজ, লাওহে মাহফুজে এটার অরিজিনাল কপি। তাহলে অরিজিনাল এক জায়গায় থাকবে, কারণ যদি সব চলে যায় অরিজিনাল পাওয়া যাবে। তো কিয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এরকম চতুর্দিকে সারা দুনিয়াতে বেদাতের রূপ নেবে, কিন্তু এক জায়গায় না এক জায়গায় সুন্নত তো থাকবে নাকি? নাকি সুন্নত বিলুপ্ত হয়ে যাবে? বিলুপ্ত হবে না, আল্লাহ পাক এক জায়গায় সুন্নতকে হেফাজত করবেন, দাজ্জাল মুক্ত রাখবেন, কারণ ভেজালটা করব দাজ্জালে, ফেতনা ঢুকাইব দাজ্জালে, এই দাজ্জাল থেকে হেফাজত করে আল্লাহ পাক এক জায়গায় সুন্নতের হেফাজত করবেন। সেটা কোন জায়গা? মদিনা মুনাব্বারা, মনে রাখবেন এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, সহিহ আল বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাপ যেমন তার গর্ত থেকে বের হওয়ার পরে চতুর্দিকে ঘুরে ঘুরে আবার সর্বশেষ তার গর্তের দিকে ফিরে আসে, মদিনা থেকে যে ঈমান সারা পৃথিবীতে যাবে এই ইমান সারা পৃথিবী ঘুরে কেয়ামতের আগে আবার মদিনার ইমান মদিনায় আশ্রয় নিবে। সুবহানাল্লাহ। কেয়ামতের আগে সারা দুনিয়ায় কোন জায়গায় যদি ইমান পাওয়া না যায়, বিশুদ্ধ ইমান, খাঁটি ইমান না পাওয়া যায়, মদিনায় পাওয়া যাবে। মদিনার নির্বেজাল বিশুদ্ধ ইমান পাওয়া যাবে, এটার নাম দারুল ইমান। তাহলে যেখানে বিশুদ্ধ ইমান থাকবে সেখানে বিশুদ্ধ আমলও থাকবে, যেখানে বিশুদ্ধ আমল থাকবে সেখানে বিশুদ্ধ এলেমও থাকবে। তাহলে বিশুদ্ধ ইমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ এলেম কোথায় পাওয়া যাবে? মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সর্বত্র দাজ্জাল ঢুকবে, কিন্তু দুই জায়গাকে আল্লাহ হেফাজত করবেন, মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল ঢুকতে দিবেন না। আল্লাহ পাক মদিনার গলিতে গলিতে ফেরেশতা নিয়োজিত রেখেছেন। দাজ্জাল প্রথম মদিনা ঢুকতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে প্রতিহত করবেন। দাজ্জাল মুক্ত নিরাপদ নগরী মদিনা মুনাওয়ারা। তাহলে বিশুদ্ধ ইমান কোথায় থাকবে? কারণ এটাতে ফেতনা মিক্স হইতে পারবে না, ফেতনা ঢুকতেই পারবে না, ফেতনা মুক্ত অঞ্চল। এবং এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ফেতনা ঢুকলে ফেতনা নিজেই বের হয়ে যাবে, মদিনায় বের করে দিবে। সুবহানাল্লাহ। মানে কোন ফেতনাবাজ, ফেতনা সৃষ্টিকারী কোন লোক যদি মদিনায় ঢুকে, তো সে তার শরীরে এমন জ্বালা পোড়া অস্থিরতা তৈরি হবে, সে নিজেই বের হয়ে যেতে বাধ্য হবে, মদিনায় তাকে বের করে দিবে। তাহলে মদিনা থেকে কিয়ামত পর্যন্ত কোনো ফেতনা থাকবে না। তাহলে মদিনার ইমান, মদিনার আমল কখনো ফেতনা হইতে পারে না। মদিনাতে কিয়ামত পর্যন্ত সমস্ত সুন্নতকে আল্লাহ জিন্দা রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য দেখেন, গত বছর মদিনা মুনাওয়ারার ওলামায়ে কেরাম প্রতি বছর তাদের একটা মিটিং হয়, ওই মিটিংয়ে তারা পর্যালোচনা করেন কোন সুন্নত মদিনা থেকে বিলুপ্ত হয়েছে কিনা, ওই সুন্নতকে তারা আবার জিন্দা করার জন্য পদক্ষেপ নেন। সুবহানাল্লাহ। সেখানে তারা গবেষণা করে দেখলেন একটা সুন্নত হারিয়ে যাচ্ছে, সেই সুন্নতটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারায় সলাতুল আসর আদায় করে মসজিদে নববীতে মসজিদে কুবায় যেতেন হেঁটে হেঁটে, সেখান থেকে এসে মাগরিব আদায় করতেন। সুবহানাল্লাহ। এখন মানুষ গাড়িতে করে মদিনা কুবা মসজিদে যায়, আবার গাড়িতে করে আসে, কেউ আর হাঁটি হাঁটি যায় না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা সুন্নাহ যে হেঁটে হেঁটে কুবা মসজিদে যাওয়া, আবার কুবা মসজিদ থেকে হেঁটে হেঁটে আসা। তারা দেখলেন যে এই সুন্নতটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তখন ওই মসজিদে নববীর যে স্টুডেন্টরা আছে, মসজিদে নববী একটা ইনস্টিটিউট, এখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওই ইনস্টিটিউটের এবং এই ইনস্টিটিউটের প্রধান হলেন শায়খ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ। তিনি হলেন এই মক্কা এবং মদিনার দুই মসজিদের প্রধান ইমাম ও খতিব, আবার ওই দুই ইনস্টিটিউটেরও প্রধান। স্টুডেন্টদেরকে বললেন, তোমরা এখান থেকে হেঁটে হেঁটে মসজিদে কুবায় যাইবা, আবার মসজিদে কুবায় দূরে কাজ সলাত আদায় করে হেঁটে হেঁটে মদিনে আসবা, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত জমিন থেকে হারিয়ে না যায়। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সমস্ত সুন্নতকে জমিনে জিন্দা রাখবেন, হেফাজত করবেন। এজন্য আপনি আমি বিশুদ্ধ ইমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ এলেম যদি খুঁজি, মদিনা যাইতে হবে, মদিনার সাথে কানেকশন বাড়াইতে হবে, মদিনার সাথে সম্পর্ক বাড়াইতে হবে। আপনার আমল, আপনার ইমান, আপনার এলেম যদি মদিনার সাথে না মিলে, বুঝবেন গন্ডগোল কোনটা, ভেজাল কোনটা। এবার আর উত্তর, মদিনারটা বেজাল না আমারটা বেজাল? আমারটা বেজাল, মদিনারটার সাথে আমারটা মিলে না, তাহলে বেজাল কোনটা? আমারটা নাকি মদিনারটা? মদিনারটারে যদি বেজাল বলেন, তা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে অস্বীকার করলেন। কারণ মদিনারটা কি আমত পর্যন্ত বেজাল হবে না, বেজাল হইতে পারে আমারটা, কারণ আমার এখানে দাজ্জাল আসবে, মদিনাতে দাজ্জাল যাবে না। এই জন্য আমার ভাইয়েরা খেয়াল রাখবেন সবসময়, যে নিজেরা ওই বেদাত মুক্ত হইতে হইলে, শেরেক মুক্ত তাওহিদি ইমান, বেদাত মুক্ত সুন্নতি আমল করতে হইলে ওলামায়ে মদিনার এত্তেবা করবেন, মদিনার ওলামায়ে কেরাম। কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক মদিনাতে এলেমকে সংরক্ষণ করবেন, বিশুদ্ধ এলেম। আলহামদুলিল্লাহ, এখনো মদিনা মুনাওয়ারা যে ওলামায়ে কেরাম আছে, পুরা আল্লাহর জমিনে তাদের মতো আলেম নাই। সুবহানাল্লাহ। শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ এখনো আল্লাহ পাক জিন্দা রেখেছেন, মদিনার সমস্ত মুহাদ্দিস তার ছাত্র, মসজিদে নববীতে এখনো তিনি দার্স দেন, সহিহ আল বুখারীর দার্স দেন। ওলামায়ে কেরামদেরকে বলবো, আমার সম্মানিত ওলামায়ে কেরামদেরকে, হজে গেলে উমরায় গেলে একবার আব্দুল মোহসেন আব্বাদ হাফেজাহুল্লাহর দার্সে বসবেন, দেখবেন এলেম কাকে বলে। যেই আলেম আমরা বাংলাদেশে জীবনে দেখিনি, মানে আলেম কি জিনিস, ওই দার্সে বসলে বোঝা যাবে, বুখারী পড়ানোর অবস্থা দেখলে বোঝা যাবে যে আলেম কাকে বলে। মানে আমরা তাদের এখনো ছাত্র হওয়ার যোগ্য হইনি, কিন্তু আমরা তো থাকি কুয়ার মধ্যে। কুয়ার মধ্যে থাকলে কুয়ার ব্যাং মনে করে যে আমার থেকে বড় মহাসাগর আর কোথাও নাই, এটাই মহাসাগর, কারণ সে তো সাগরে দেখে নেই। এই জন্য কুয়ার মধ্যে থাকলে বোঝা যায় না, যখন আপনি নদীতে যাবেন, সাগরে যাবেন, মহাসাগরে যাবেন, তখন বুঝতে পারবো যে এলেম কাকে বলে, এলেম কি জিনিস। আল্লাহ পাক এইরকম আলেম এখনো মদিনাতে রাখছেন, সুবহানাল্লাহ। শাইখ সুলাইমান আর রুহাইলি হাফেজাহুল্লাহ সারা দুনিয়ার বড় ফকিদের একজন, এরকম শেখ সালে আল ফাউজান হাফেজাহুল্লাহ, বড় বড় আলেম যাদের মতো আলেম পৃথিবীতে নাই। কেন? এদের স্মরণ শক্তি, এদের মেধা শক্তিটাই ভিন্ন রকমের, মানে যেটা আমরা চেষ্টা করলেও পারবো না। আমি দেখছি এদের মেধাটাই ভিন্ন রকম মেধা দিয়ে আল্লাহ তৈরি করছেন। কারণ কি? আল্লাহ সুবহানাহু তাআলা ওই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত ঈমান, এলেম, আমল হেফাজত করবেন। এই জন্যই আল্লাহর এটা আল্লাহ সুবহানাহু তাআলার আলাদা স্পেশাল নিয়ামত, এই জন্যই সবকল আলেম আল্লাহ ওখানে তৈরি করেন। এরা না থাকলে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ এলেম পাওয়া যাবে না, জমিন থেকে হারিয়ে যাবে। এই জন্য রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ নিয়ামত দান করেন। এই জন্য আমার ভাইয়েরা ওলামায়ে মদিনার এত্তেবা করবেন, ওলামায়ে মদিনার অনুসরণ করবেন। হানাফি মাজহাবের বড় বড় ফকিরা যারা ছিলেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, শেষ করে দিব। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? হানাফি মাজহাবের তিনজন ইমাম, হানাফি মাজহাব কিন্তু তিনটা মাজহাব মিলে একটা মাজহাব হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের একটা মাজহাব, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের একটা মাজহাব, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইয়ের একটা মাজহাব, এই তিনটা মাজহাব মিলে একটা মাজহাব হানাফি মাজহাব। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি পর্যন্ত আমরা যে ঈদের সময়, ঈদুল ফিতরের সময় সদাকাতুল ফিতির ফিতরা দিই, এই ফিতরার মাপটা হলো হলো আমাদের দেশে আগে যে ওই সেরি ছিল, বেতের বিভিন্ন পাত্র ছিল না মাপতো, যে এখন অনেক কেজি মাপে, আগে ওটা ছিল না। হ্যাঁ, এই যে এটা, এটাকে আরবিতে বলে সোয়া। তো এই সোয়ার অনুযায়ী আপনার ফিতরা দিতে হয়। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইরাকি লোকদের সোয়া অনুযায়ী ফতোয়া দিছেন যে সোয়ের পরিমাপ হবে 3.5 কেজি। আচ্ছা, উনি ওনার কাছে খবর আসলো যে মদিনার সোয়ের সাথে, পরিমাপের সাথে ইরাকের সোয়ের মিল নেই, দুইটা গন্ডগোল আছে, দুইটা এক না। উনি চিন্তা করলেন, উনি তখন প্রধান বিচারপতি আব্বাসি খেলাফতের, উনি চিন্তা করলেন আমি সরাসরি মদিনা যাব, ওলামায়ে মদিনার সাথে আমি মিলাব, যদি ইরাকেরটা মদিনার সাথে না মিলে তাহলে সেটা বাদ। তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইরাকের সোয়াটা নিয়ে মদিনা চলে গেছেন, ওলামায়ে মদিনার সাথে কথা বললেন মদিনাতে গিয়ে। যুগে যুগে 1400 বছর আল্লাহ কিন্তু মদিনাতে এরকম আলেম শূন্য করেন নাই, যুগে যুগে আলেম ছিল। মদিনার আলেমদের সাথে বসলেন, বসার পরে মদিনার ভাইদেরকে বললেন, ভাইয়েরা পুরানা আমলের, যত পুরানা আমলের পারেন, পুরানা আমলের সোয়াগুলা এখানে নিয়ে আসেন, মসজিদে নববীর সামনে নিয়ে আসেন। সবাই নিয়ে আসছে, আনার পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইরাকের সোয়ের সাথে মদিনার সোয়া মিলে মিলে দেখলেন, দেখেন যে মদিনার গুলা ছোট, ইরাকের গুলা বড়। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বললেন, আজকে থেকে আমি আমার ফতোয়া পরিবর্তন করে দিলাম, মদিনাতে যেই সোয়া এটাই আমার রাসুলের সোয়া, সুবহানাল্লাহ। কারণ আমার রাসুল মদিনা ছিলেন, আমার রাসুল ইরাক ছিলেন না, এই জন্য ইরাকেরটা বাদ দিয়ে আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন এখন থেকে মদিনার যে সোয়া এটাই সোয়া। আর বললেন আমার ওস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যদি বেঁচে থাকতেন তিনিও আজকে এই মাসালা পরিবর্তন করতেন, সুবহানাল্লাহ। এই কথাগুলো মাজমুআই ফতোয়া শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে, আরো বিভিন্ন জায়গায় লেখা আছে। আমাদের ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর যে একটা বই আছে ওশর জাকাত, এটার উপরে ওশরের উপরে ওই বইতেও এই রেফারেন্সগুলো কথাগুলো লেখা আছে। তাহলে বোঝা যায় যুগে যুগে ওলামায়ে কেরাম তাদের এলেমকে মদিনার এলেমের সাথে মিলাইতেন। আলহামদুলিল্লাহ আজকেও আমরা মদিনার সাথে যোগাযোগটা আমাদের সহজ হয়ে গেছে, রাজধানীর সাথে যোগাযোগ সহজ, এখন ঘরে বসেই মদিনা দেখতে পারেন। টিভিতে দেখেন যে মদিনাতে নামাজ হচ্ছে, মক্কাতে নামাজ হচ্ছে, আপনি এখানে এই কাজের বাগে বসে দেখতেছেন। সুবহানাল্লাহ, রাজধানী কত কাছে চলে আসছে, ইমানের রাজধানী, আমলের রাজধানীর সাথে আপনার সরাসরি কানেকশন। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য সারা বিশ্বে আজকে শিরক মুক্ত তাওহিদি ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমলের দাওয়াত সারা দুনিয়া ব্যাপী চলতেছে। প্রত্যেকটা দেশে মানুষ বুঝতেছে এখন কোনটা শিরক, কোনটা তাওহিদ, কোনটা সুন্নত, কোনটা বেদাত। এই জন্য আমার ভাইয়েরা আজকে আর আলোচনা দীর্ঘায়িত করব না, আপনারা অনলাইনে আমাদের তাফসিরুল কোরআন .com-এ শোনার চেষ্টা করবেন। আমাদের মূল দাওয়াত এটাই যে ভাই আমরা ইমানটাকে শিরক মুক্ত করি, আমাদের ইমানটা যেন তাওহিদ ভিত্তিক হয়, আর কিছু নিতে আর পারি আর না পারি যাতে বিশুদ্ধ ইমানটা নিয়ে কবরে যেতে পারি। মুরব্বীরা কয় হুজুর আর দোয়ার দরকার নাই, কিছুর দরকার নাই, খালি দোয়া করেন যাতে ইমানটা লই কবরে যেতে পারি। তাহলে বিশ্ব ইমানটা লই যাবেন ঠিক কথা, কিন্তু ভেজাল ইমান লই যাওয়া যাবে না। নিতে হবে কিরকম ইমান? বিশুদ্ধ ইমান, তাওহিদি ইমান। আমরা বলি না প্রিয় মুসলিম তাওহিদি জনতা, ঘোষণা দিনা এ তাওহিদি জনতা হইতে হবে, তাওহিদি ইমান হইতে হবে, আর আমলগুলা সুন্নতি হইতে হবে, বেদাত মুক্ত হইতে হবে। এজন্য বুঝতে হবে যে আমার আমল যে করতেছি, দাদায় কইছে বানতে দান, বানতে আছে ও দাদান, আপনি ও দাদান বানতে আছেন, বানতে আছেন, বানতে আছেন, কিন্তু ও দাদানের থেকে চাউল বাইর হয়। এই জন্য আপনি আমল করতে আছেন, করতে আছেন, করতে আছেন, একটু উল্টাই দেখবেন এটা বলদ গরু না গাই গরু। বাজারে একজনে কইছে, কয় হুজুর নিয়ে যান এটা গাই গরু, দুধ পাইবেন 2 কেজি। উল্টাই আর দেখে না, এটা গাই গরু না বলদ গরু, বাড়িতে আনি দেখে ওয়াল্লাহ এটা তো বলদ গরু। এজন্য একটু লেজ উল্টাই দেখতে হবে যে আমি যে আমলটা করতেছি এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা এইভাবে করছে কিনা, নাকি করে নাই, না করলে বাদ। আর যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা করেন, তাহলে অবশ্যই সেটাকে শক্ত করে মজবুত করে ধরতে হবে, এটা আমার রাসূলের সুন্নাহ। সুন্নতকে আগ্রায় ধরবেন, বেদাতকে লাথি মারবেন, বেদাত দূরে সরাই দিবেন, সুন্নত শক্ত করে বুকে ধরবেন, কামড়ায় ধরে রাখবেন সুন্নতকে। ফেতনার যুগে সুন্নতকে কামড়ায় ধরলে নাজাত পাওয়া যাবে, ইমান নিয়ে থাকা যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদু আলাইহা বিন নামাজ, আমার উম্মত সামনের দাঁত দিয়ে ধরিও না, এই পাশের মাড়ির দাঁত দিয়ে ধরিবা, সামনের দাঁত দিয়ে ধরলে জোরে টান দিলে দাজ্জাল আসেই, দাঁত ভাঙ্গি সুন্নত বাইরে যাবে। কিন্তু যদি মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরো, যত টানা টানুক সুন্নত ছিটতে পারবে না তোমার থেকে। এই জন্য এই ফেতনার যুগে সুন্নতকে ধরতে হবে, সুন্নতটাই কারামত। আল্লাহর ওলি যিনি যত বেশি সুন্নত আছে তিনি তত বেশি বড় আল্লাহর ওলি, সুন্নত নাই তিনি আল্লাহর ওলি না, তিনি শয়তানের ওলি। সুন্নত হইল কারামত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো লোককে দেখো আকাশে উঠতেছে, পানির উপর হাঁটতেছে, খবরদার কেউ বলিও না উনি আল্লাহর ওলি, যতক্ষণ তার মধ্যে পরিপূর্ণ সুন্নত না দেখবা। কারণ ওলি হওয়ার সবচেয়ে বড় আলামত হলো পরিপূর্ণ সুন্নতের এত্তেবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের পরিপূর্ণ এত্তেবা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে তৈরি করে দিন, সাহাবাই কেরামের পদ্ধতিতে আমাদেরকে মহব্বত করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মাহফিল যে মাদ্রাসার উদ্যোগে আয়োজন করা হয়েছে, দক্ষিণ কাজীরবাগ মজিদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা, আপনারা সকলে জানেন যে এই মজিদিয়া যার নামে, তিনি কে? হ্যাঁ, ওনার নাম কি ছিল? আব্দুল মজিদ। আলহামদুলিল্লাহ ওনার খেদমত এই এলাকায়, আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন, আমার থেকে আরো বেশি জানেন, আলহামদুলিল্লাহ। উনি এই এখানে যে হাফেজিয়া মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসা, তারপরে এখানে কাজীরবাগ যে দাখিল মাদ্রাসা, আলহামদুলিল্লাহ এরকম আরও অনেক আল্লাহর দিনের খেদমত ডালিম ভাইয়ের আব্বা আম্মা করে গেছেন। আল্লাহ পাক এই খেদমতগুলাকে কবুল ও মঞ্জুর করে নিন, কেয়ামত পর্যন্ত এগুলোকে সদাকায়ে জারিয়া হিসাবে আল্লাহ পাক কবুল করে নিন, এবং এইগুলোর খেদমত করার আল্লাহ পাক ডালিম ভাইকে, তার ভাইদেরকে, তার পরিবারকে এই দিনই প্রতিষ্ঠানের খাদেম বানাই দিন। আল্লাহ পাক তাদেরকে সবাইকে সুন্নতের এত্তেবাকারী বানাই দেন, শেরেক মুক্ত তাওহিদি ইমানের অধিকারী বানাই দেন, এবং দিনের একনিষ্ঠ খাদেম বানাই দেন। এই এলাকায় যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, দিনী প্রতিষ্ঠান আছে, ওলামায়ে কেরাম আছে, সবার খেদমত করার তাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন। এই জন্য সমাজে যদি আলেম ওলামার পৃষ্ঠপোষকতা না থাকে, মাদ্রাসার পৃষ্ঠপোষকতা না থাকে, মসজিদের পৃষ্ঠপোষকতা না থাকে, তাহলে ওই এলাকায় দিন জিন্দা থাকে না। আস্তে আস্তে দিন মরে যায়, তখন সুন্নত বিদায় হয়ে যায়, বেদাত তৈরি হয়। একজনে কয় আজকে হুজুরেরে খুব ঠকাইছি, খুব ভালো করে এক ঠকানি দিছি। কিরকম ঠকাইছি? কয় সবাই জানাজা পড়াইলে 500 টাকা দেয়, আমি দিছি আজকে 100 টাকা, ভালো করে এক ঠকানি আজকে ইমাম সাহেবেরে দিছি। আরেকজন যাইকে হুজুর দেখেন আজকে আপনারা কি ঠকানিটা দিছে, যে সবাই আপনারা জানাজা পড়াইলে 500 টাকা দেয়, আর হে আজকে ঠকায় আপনারা কত দিছে? 100 টাকা। হুজুরে কয় আমি যেই ঠকানিটা দিছি এটাকে হে বুঝছে? আমি তো ওযু ছাড়া জানাজা পড়াই দিছি। তাহলে আপনি ওই 100 টাকা দিবেন জানাজাও হবে এরকম ওযু ছাড়া? আমাদের এলাকায় দেখি যে আমি বাড়িতে গেছি, ইমাম সাহেব নাই। কি ব্যাপার ভাই, ইমাম সাহেব নাই কেন? কয় হুজুরেরে বিদায় করে দিছি। কেন বিদায় করে দিছেন? কয় হুজুরেরে এই হুজুরে খালি প্রত্যেক জুমায় এক বয়ান করে, নতুন নতুন কোনো বয়ান করে না, প্রতি জুমায় এক বয়ান, এই জন্য হুজুর বিদায় করে দিছে। আমি কে হুজুরের সম্মানই দেন কত, বেতন দেন কত? কয় 3000 টাকা, বিশাল টাকা দিয়ে ফেলে ইমাম সাহেব। তা আমি বললাম যে আচ্ছা আপনাদের একটা পরিবার চলার জন্য 3000 টাকায় হয়? 3000 টাকা 30 দিন, ডেলি 100 টাকা, তো 100 টাকায় তার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, পরিবার আছে, তো 3000 টাকা চলে কেমনে? কয় হুজুর আপনি তো জানেন না আউট ইনকাম আছে অনেক। তা আউট ইনকাম কি? খবর নিলাম সব বেদাতে ইনকাম, হারামি ইনকাম। তা আমি বললাম যে ইমাম সাহেবের দিয়ে হারাম খাওয়াইতেছেন, তা হারাম খাওয়াইলে আবাদত কবুল হয় না, তো ইমাম সাহেবের নামাজ না হলে আপনার নামাজ হইব না। আপনি ইমাম সাহেবের ঠকাই দিচ্ছেন, আসলে নিজেরাই ঠকা যাচ্ছেন, নিজের আপনাদেরই তো নামাজ হবে না। ইমাম সাহেবের নামাজ যদি না হয়, বাতিল হয়, তো মুক্তাদির নামাজ হইব না। তাহলে আগে ইমাম সাহেবের নামাজ ঠিক করতে হবে, ইমাম সাহেবের হালাল খাওয়াইতে হবে, কিন্তু আপনি বাধ্য হয়ে ঠেলে দিচ্ছেন যে ইমাম সাহেব আপনি হারাম খান। তারপর আমি বললাম যে 3000 টাকা বেতন দিয়ে ইমাম সাহেব যে মিম্বরে দাঁড়ায় খুতবা দিতে পারে, এটাই তো আল্লাহর বিরাট নিয়ামত, বয়ান করা তো দূরের কথা। কারণ ইমাম সাহেব যে খুতবা দিব, কথা বলবো, একটু এনার্জি লাগবে না, শক্তি লাগবে না, তো হুজুরের যে এই শক্তি আছে 3000 টাকায়, এটাই তো বিরাট ব্যাপার। আবার বয়ানও চায়, আবার নতুন নতুন বয়ান চায়, 3000 টাকা দিয়ে আবার নতুন নতুন বয়ানও চায়। আলেম ওলামার পৃষ্ঠপোষকতা সমাজে যদি না থাকে, ওই সমাজে ওই ইসলাম থাকে, দিন থাকে, তবে সেটা বেদাতি দিন থাকে, বেদাতি ইসলাম থাকে, শেরেকি ইসলাম থাকে, মূল ইসলাম চলে যায়। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছেন, আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, শেষ করতে চাই তাও শেষ হয় না, আপনাদেরকে অনেক মহব্বত লাগতেছে এই জন্য কথা শেষ হয় না, শেষ করে দিচ্ছি। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন যে যেই ইমাম সাহেবের বাসায় খাবার নাই, চাউল নাই, আটা নাই, ওই মুফতি সাহেবের কাছে মাসালা জিজ্ঞেস করিও না। কারণ কি? ওই মুফতি সাহেবকে মাসালা জিজ্ঞেস করলে উনি তখন ফেরেশানির মধ্যে আছেন যে ওনার বাথা বাসায় এখন চাউল নাই, চাউল কিনতে হবে, বাজার করতে হবে, ডাল কিনতে হবে, এটা কিনতে হবে, টাকা কই পাবেন? উনি আছেন মানসিকভাবে ফেরেশানির মধ্যে। এই জন্য দেখবেন যে ইমাম সাহেব ফেরেশানির মধ্যে থাকে তার কেরাতে বেশি ভুল হয়, কেরাতে ভুল হয় মানে বুঝবেন যে ইমাম সাহেব মানসিকভাবে টেনশনে আছেন, এই জন্য কেরাতে আটকে যায়, জানা কেরাতেও আটকে যায়, কারণ তার মানসিক স্থিরতা নাই, তিনি কোনো এক অশান্তির মধ্যে আছেন। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন যে এরকম ইমাম সাহেবের বাসায় যদি খাবার না থাকে, ওই ইমাম সাহেবকে ওই মুফতি সাহেবকে মাসালা জিজ্ঞেস করিও না, কারণ তিনি মানসিক অস্থিরতার কারণে তোমাকে সঠিক মাসালা উত্তর দিতে পারবে না। দ্বিতীয় বিষয় হলো, উনি তখন চিন্তা করবে তোমার পকেট থেকে কেমনে টাকা বাইর করা যায়, এই জন্য তোমাকে ভুল মাসালা দিয়ে, ভুল ফতোয়া দিয়ে তোমার পকেট থেকে টাকা খালি করার চিন্তা করব, কারণ ওনার এখন টাকা দরকার। এই জন্য আমি অনুরোধ করবো যে আমাদের সব ভাইয়েরা, ডালিম ভাই তো করবেন করবেন, তারা করবেন সবাই, আমরা ওলামায়ে কেরামদেরকে, মসজিদ মাদ্রাসাগুলোকে আমরা সম্মান করব, সহযোগিতা করব, এবং ওলামায়ে কেরামেরা যাতে কষ্টে না থাকে এটা দেখা কার দায়িত্ব? আমাদের সবার দায়িত্ব। মসজিদের ইমাম সাহেব যাতে স্বয়ং সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে থাকতে পারে, খাইতে পারে, এই ব্যবস্থাপনা করা সমাজের দায়িত্ব। কিন্তু অনেক জায়গায় এরকম করে না, ইমাম সাহেবের প্রতি কোনো দায়িত্ব, এমনি ইমাম সাহেবের মহব্বতে শেষ। ওই যে এক লোক রুটি লই কানতেছে, কুকুরটা মরে যেতেছে, কয় ভাই কুকুর, আপনি রুটি একটা দিলেই তো হয়, কুকুরে খাইলে কুকুরটা বাঁচি যায়। কয় ভাই কানতে তো পয়সা লাগে না, কিন্তু কুকুরের রুটি একটা দিলে তো টাকা লাগবে, এই জন্য রুটি দিবে না, কানব। ইমাম সাহেবের কি মহব্বত, দেখলে লম্বা সালাম, কিন্তু ইমাম সাহেবের পেটে খাবার আছে কিনা ওই খোঁজ খবর নে না, পরিবার কেমনে চলতেছে ওই খোঁজ খবর নে না। এই জন্য আমার ভাইয়েরা এই বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করবো, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। জি আলহামদুলিল্লাহ, এখানে তো তাহফিজুল কোরআন মাদ্রাসা আছে, আমরা ফেনীতে রেসালাতুল কোরআন মাদ্রাসা নামে একটি মাদ্রাসা হচ্ছে, তো আপনারা ওই মাদ্রাসাটার দিকেও খেয়াল রাখবেন এবং সব মাদ্রাসাগুলোর দিকে খেয়াল রাখবেন, যাতে মাদ্রাসাগুলো সুন্দরভাবে চলে, এই মাদ্রাসাগুলো থেকে ভালো ভালো দাঈল আল্লাহ আলেম তৈরি হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব।